Smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। নমস্কার, আমি সৌম্যদীপ। গল্পাসুরে আপনাদের স্বাগতম। গল্প শুরুর আগে একটি বিশেষ ঘোষণা। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। গত সপ্তাহের গল্পে একটি প্রশ্ন আপনাদের করেছিলাম, সেটির বিজেতা হলেন নারায়ণ মজুমদার। আ বিগ শাউট আউট টু হিম। ইন্ট্রো শুনতে ভালো না লাগলে স্কিপ করে যান কিছু মিনিটে। সমাজ যখন কারোর ওপর অন্যায় করে এবং বদলে সেই ব্যক্তিও যখন সমাজের ওপর অন্যায় করবার মনোভাব নেয়, তখন সৃষ্টি হয় এক ভয়াবহ অবস্থার। আজ গল্পাসুর আপনাদের যে বিশেষ চরিত্রের গল্প শোনাবে, তাকে কেউ সত্যান্বেষী বলে চেনেন, কেউ বা আবার থাক, আশা করছি আর বলতে হবে না, সবাই বুঝতে পেরে গিয়েছেন। আমাদের আজকের গল্প মহাদেবের লুকোচুরি। শ্রদ্ধেয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মহান সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানানোর একটা প্রচেষ্টা মাত্র। ওনার হাত ধরেই আমরা প্রথম দেখেছি একজন গোয়েন্দা মানেই শুধু কঠিন প্রাণ নয়, একজন সাংসারিক মানুষও সব সামলে বুদ্ধির জোরে কেস এবং অন্য সকলের মন জিততে পারে। তার মধ্যে কাঠিন্যের পাশাপাশি প্রেম, মানবতার স্পর্শতাও থাকতে পারে। তাই আমরা ওনাকে প্রণাম জানাই, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। শুরু হচ্ছে আজকের গল্প। লেখক সায়ন্তন পালের কলমে সত্যান্বেষী থেকে অনুপ্রাণিত গল্প মহাদেবের লুকোচুরি। পলাশী স্টেশন থেকে নেমে আমি, সোমকেশ আর সত্যবতী গরুর গাড়িতে দুলতে দুলতে চললাম মীরা পলাশির উদ্দেশ্যে। হ্যাঁ, এটাই সেই ঐতিহাসিক পলাশি যেখানে সংঘটিত হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সেই মর্মান্তিক যুদ্ধ, যাকে ইতিহাস নিজের অলিখিত এবং লিখিত হস্তে নাম দিয়েছে পলাশির যুদ্ধ বলে। মনে করা হয় এই যুদ্ধে জয়লাভের মাধ্যমেই ইংরেজরা আমাদের দেশে শাসন পথে প্রথম একটা বড় পদক্ষেপ রাখে। না, গোড়া থেকে বলি, আজ থেকে প্রায় সপ্তাহ তিনেক আগে এর সূত্রপাত। হঠাৎ একদিন সোমকেশের শরীরটা খারাপ করলে স্বভাবতই খবর যায় আমাদের পারিবারিক ডাক্তার ডক্টর রাজন মাইতির কাছে। রাজন মাইতির সাথে আমাদের প্রথম আলাপ ভবানীপুরের কাছে একটি ব্যবসায়িক সমিতির সম্পাদক বিশাল নাগের খুনের কেসে। তিনি ছিলেন ওনার গৃহ ডাক্তার। তদন্তকালীন তার সাথে আমাদের খুব ভাব জমে যায়। তারপর থেকে আমার, সত্যবতী, সোমকেশের যারই কিছু হয়েছে, ফোন গেছে ওই ডাক্তারের কাছেই। যাই হোক, তো ডাক্তার কিছুক্ষণের মধ্যেই সোমকেশকে দেখতে এসে আমাদের হাতে সেই মুহূর্তে একটি নিমন্ত্রণ পত্র ধরিয়ে দিয়ে বললেন, সোমকেশবাবু, আগামী মাসের 3 তারিখ আমার বিয়ে, আপনাদের নিমন্ত্রণ রইল। আপনারা না এলে আমি কিন্তু খুব রাগ করব। ডক্টর রাজন মাইতি কলকাতায় একটি অস্বাস্থ্যকর গলিতে ক্লিনিক খুলে বসলেও ওনার আসল বাড়ি হচ্ছে এই নদিয়ার পলাশিতে। আজ বছর 5 হলো বাড়ি ভাড়া নিয়ে আছেন তিনি কলকাতায়। সোমকেশ যদিও বা প্রথমটাতে অনিচ্ছা জানালো, পরে আমার কথাতে এবং সর্বোপরি সত্যবতীর জেদের কাছে তাকে হার মানতে হয়েছিল। বিশেষত ইতিহাসে বহুবার এই পলাশির নামটা পড়ে থাকলেও বাস্তবে সচক্ষে সেটা না দেখবার দরুন আমার দারুণ উৎকণ্ঠা হয়েছিল। তাই এখানে আমাদের এইরূপ আবির্ভাব। গরুর গাড়ির ছাউনির মধ্যে বসে দোল খেতে খেতে চোখে পড়ছিল বিস্তীর্ণ মাইলের পর মাইল চাষের জমি, পাটের সারি সারি ক্ষেত, কয়েকটা শান্ত পুকুরের নির্জন নিস্তব্ধতা, মানুষের সান্নিধ্য কেবলমাত্র কয়েকটা জায়গায়, বসন্তের শুরুতে আনমোনা কোকিল আর ঘু ঘুর অপার্থিব মিষ্টি ডাক, মাঝে মাঝে মাটির রাস্তার দুধারে শিমুল কি বটের তলায় শান্ত ছায়া। সত্যি এই গ্রামখানা দেখলে কেউ বলবে যে এখানেই একদিন শক্ত অস্ত্র হাতে হয়েছিল বাঁচার লড়াই। গোলন্দাজ বাহিনী, রক্ত কামান, গোলা বারুদে কেঁপে উঠেছিল এখানকার মাটি। এই জায়গা দেখলে মনে হয় এখানকার ইতিহাস যেন মিথ্যে, সে যেন আপনার বক্ষের সুধারস ঢেলে আড়াল করতে চাইছে নিজের নির্মম অতীতকে। সত্যবতীও আমারই মতন বিস্ফারিত চোখে সব দেখছিল। সোমকেশ একটা সিগারেটের পশ্চাদভাগে অলস টান দিচ্ছিল। এমন সময় আমি বললাম, সোমকেশ, বলছি এই উপহারটা ডাক্তার রাজনবাবুর পছন্দ হবে তো? সে সিগারেটের টানটা আর একটু লম্বা দিয়ে বলল, আহা, হবে নাটা কেন, আলবাত হবে। তাছাড়া ও জিনিস কিনেছো তুমি আর সত্যবতী, অপছন্দ হলে তার দায়ও তোমাদেরই ঘাড়ে। এই শর্মা কিন্তু ওসবের মধ্যে নেই হে। এমন সময় সত্যবতীও প্রতিবাদ করে উঠল, থাক থাক, তোমার এই পছন্দের কথা আমার জানা আছে, তার চেয়ে আমার আর ঠাকুরপোর পছন্দ ঢের বেশি ভালো। সোমকেশ বলল, সেই জন্যই আমার তোমাকে পছন্দ হয়েছিল হে। কি কি বললে তুমি? তা অপছন্দই যখন ছিল তখন সাথ করে আমাকে বিয়েটা কেন করলে? সে কথার উত্তর না দিয়ে সোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, ওহে অজিত, এই প্রথমবার তোমার সুখ দেখে আমার হিংসে হচ্ছে বুঝলে। মানুষ যে কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তা হয়তো স্বয়ং ঈশ্বরও জানেন না হে। তোমার মতো চিরকুমার যদি থাকতাম হে বন্ধু, তাই হয়তো ভালো হতো। এখন ভাগ্য দেবতাকে দোষী মনে করে মাথা থেকে মরি সারা জীবন আর কি। সত্যবতীর মুখ দেখলাম একেবারে লাল হয়ে উঠেছে। আমি বললাম, উফ সোমকেশ, তুমিও না। আরে বৌঠান, তুমি রাগ করো না, বুঝতে পারছো না ও তোমাকে রাগানোর জন্য এসব কিছু বলছে। উফ, তোমরা দুটিতে সারাদিন যা করো না। তবুও সত্যবতীর রাগ কমছে না দেখে সোমকেশ বলল, ওহে পত্নী পরমা, এই অধম যে সাত জন্ম ডোরে তোমায় বাঁধিয়াছে, তোমায় ছাড়া এ ভুবন যেন নরকেরই সমপ্রিয়তম। তাই একটু ঠাট্টা করছিলাম হে রমণী। সত্যবতী শাড়ির আঁচলটা একটু টেনে বলল, হরে এলেন আমার মস্ত নেকা। এইভাবেই হাসি রাগ তর্ক বিতর্কের মধ্যে দিয়ে চলেছি। এমন সময় যেতে যেতে একটা মাটির ঘরের সামনে কান্নার আওয়াজ ও লোকের ভিড় দেখে সোমকেশ গাড়ি থামাতে নির্দেশ করল। বাড়িটাকে ঘিরে প্রায় বৃত্তাকারে দাঁড়িয়ে রয়েছে জনাকুড়ি লোক, সবার মুখেই কেমন একটা দুঃখের ছাপ। একজন মধ্যবয়সী মহিলা বুক চাপড়ে বিলাপ করে কাঁদছে। গাড়ির গাড়োয়ানকে জিজ্ঞেস করাতে সে বলল, আগে বাবু, আপনারা তো নতুন, তাই কিছু জানেন না, ইয়ে ঘটনার নতুন কিছু লয় আমাদের কাছে। এই গেরাম, তারপর আশেপাশের আরও চার পাঁচটা গেরাম থেকে মাঝে মধ্যেই এক দুজন করি গায়েব হয়ে যায়। তারপর প্রতি মাসের প্রথম শনিবার করি সেই যে যেখানে যুদ্ধ হয়েছিল সেই আম বনের একটা পশা ডুবাই তিন চারটি করি কাটা লাশ ভেসে উঠে, একেবারে মাসের প্রথম শনিবারেই। সেই কাটা লাশের মাথা থাকে নে, পা থাকে নে, শরীরের কোনো কিছুই থাকে নে, শুধু বডিটাই পড়ি থাকে। আজ পাঁচ বছর ধরে এই রকম হই আসছে বাবু, এক একজন করে নিখোঁজ হয় আর তাদের লাশ পাওয়া যায় সেই আমবনির টুপায়। ওই যে যাকে কাকদি দেখছেন, ওরে একমাত্র ছেলে রাখালো ওই দিন চারিক আগে উদাও হয়ে গেছিল। আজ সকালেই তার কাটা লাশ ভেসে উঠেছে ডুবাই। ওর স্বামীটাও বাবু ওই করেই চলে গেছিল, এখন অভাগীর কেউ নেই, তাই অমন করে কাঁদছে। সংকেশ বলল, মানে প্রতি মাসের প্রথম শনিবার নিয়ম করে সেখানে লাশ ভেসে ওঠে, আর বিগত 5 বছর ধরে এই একই জিনিস চলবার পরেও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, শয়ে শয়ে মানুষের মৃত্যু, কই আমরাও তো কখনো এটা নিয়ে কিছু শুনিনি। বাবু, এমন কত পুলিশ এলো গেল, কেউ কিছুই করতে পারল নি। আসলে বাবু, সব আমাদের কপাল। ওই জায়গাটা খুব অপয়া, ওখানে কত মানুষ যে মরিছিল কে জানে, তাদের আত্মাই ওদের টেনে নেয়। সবাই বলে ওই জায়গাটা নাকি অভিশপ্ত, এমন করেই নাকি আমাদের সবাই শেষ হয়ে যাবে। অভিশাপ নাকি অভিপ্রায়, আত্মা না আততায়ী, সেটাই এখন রহস্যের বিষয়। যাই হোক, চলো। সোমকেশের কথায় সে গরুর গায়ে চাবুক মারতেই গাড়ি আবার চলতে শুরু করল। কিন্তু আমার জিনিসটা একদম ভালো লাগল না। বিয়েবাড়ির আনন্দের উৎসাহটা হঠাৎই যেন পরিবর্তন হয়ে গিয়ে মনে কেমন একটা অশনির কু গাইতে লাগলো। যে জায়গাটা ইতিমধ্যেই এত বদনাম, যেটা এতগুলো মানুষের প্রাণ চুষেছিল যুদ্ধকালে, সেটা আজও মানুষের বলি নিয়েই যাচ্ছে। ডোবায় কাটা লাশ ভেসে ওঠে কী করে? সত্যি কি সেটা দৈবাৎ কোনো ব্যাপার, নাকি অন্য কিছু? বিয়েবাড়িতে খেতে ঘুরতে এসে আমাদের আবার হিতে বিপরীত কিছু একটা হবে না তো? মানুষের ললাটের লিখন মানুষকে অজ্ঞাতেই যে কোনো খানি নিয়ে যায়, তা সেদিন সত্যিই আমরা কেউ বুঝতে পারিনি। এইসব ভাবতে ভাবতেই আমরা এসে উপস্থিত হলাম মীরা পলাশি। এই জায়গাটায় একটা ছোট্ট হাট মতন বসেছে, সেখানে সবজি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, মাটির মূর্তি, খাট, কাঠের আসবাব সবই রয়েছে। সেখান থেকে আরও 20 মিনিট গাড়ি চড়বার পর গাড়ি এসে দাঁড়ালো একটি কলা বাগান ও পুকুরের কাছে। পুকুরের ধার ঘেঁষে একটি বাগানের চারিদিকে বড় ছোট দরমার অনেকগুলো পাঁচিল ঘেরা ঘর। এখানে সর্বত্রই পলাশ ফুলের গাছ, এজন্যই জায়গাটার নাম পলাশি। সমস্ত ঘরগুলির দরজার সামনে ফুলের মালা সাজানো। বাগানের পাশের একটি ফাঁকা মতন জায়গায় প্লাস্টিকের চট ইত্যাদি ঘিরে একটা ছোট মতন প্যান্ডেল বাঁধা হয়েছে। পুকুরের একেবারে কাছের ঘরটা থেকে শোনা যাচ্ছে সানাইয়ের সুর, তবলার বোল। বুঝতে পারলাম এটাই হচ্ছে বিয়ে বাড়ি। আজ প্রায় 140 কিলোমিটার গাড়ি চড়বার পর অবশেষে আমরা গন্তব্যে পৌঁছলাম। আমরা যখন গাড়ি থেকে ব্যাগপত্র সব নিয়ে নামলাম, সূর্য তখন অস্ত যাবে যাবে করছে। আমাদের দেখতে পেয়েই ডাক্তার রাজন আমাদের কাছে ছুটে এলেন। বেশ ধুতি পাঞ্জাবি আর কপালের চন্দনে তাকে ভালো মানিয়েছে। তিনি এসে বললেন, এ কি সোমকেশবাবু, আপনি আপনি যে আসবেন এ তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সোমকেশ বলল, না এসে কি পারি ডাক্তার, তুমি কি আমার কম উপকার করেছ। তাছাড়া অজিত তোমার বৌঠান সবাই বলল ওরা নাকি পলাশিতে আগে কখনো আসেনি, আর হাতে আপাতত কোনো কেসও নেই, তাই সপরিবার এবং সবান্ধবে তোমার বিয়ে খেতে চলে এলুম হে। কিন্তু ডাক্তার, তোমার বিয়ে 3টে আসতে পারলাম না, তার জন্য অবশ্য দুঃখিত আমি। আসলে কাল শুক্রবার ট্রেনের টিকিট পেল না অজিত, সেই জন্যই। আমি তার হাতে উপহারটা তুলে দিয়ে বললাম, ডাক্তারবাবু আপনার বিবাহিত জীবন সুখের হোক, এই নিন আপনার উপহার। তিনি সেটা নিয়ে বললেন, আবার এইসব কেন অজিতদা, আপনারা এই গরিবের ঘরে পা রেখেছেন, এই আমার পরম ভাগ্য। এই বলে তিনি প্রায় 10-12 জনকে জোগাড় করে ফেলে সবাইকে বললেন, আরে আরে তোমরা সবাই দেখো, ইনি হচ্ছেন কলকাতার সবচেয়ে বড় সত্যান্বেষী সোমকেশ বক্সী। এনার বুদ্ধির কাছে কেউ পারে না, আর ইনি ওনার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়, মস্ত বড় লেখক, আর উনি ওনার স্ত্রী সত্যবতী। আমাদের দেখবার জন্য রীতিমতো ভিড় জমে গেল। খানিকক্ষণ পর সেটা কেটে গেলে সত্যবতী বলল, শুধুই কি আপনার দাদার প্রশংসা করে যাবেন ডাক্তারবাবু? আমার জায়ের সাথে আমার আলাপটা করাবেন না? হ্যাঁ বৌঠান, নিশ্চয়ই, ও ঘরে আছে, আসুন। আমরা পুকুরের কাছের সেই বাড়িটায় প্রবেশ করলাম। বাড়ি বাগানের চারপাশ সুগন্ধিতে আমোদিত। বাড়িটা দরবার হলে কি হবে, বাড়ির মধ্যে চওড়া একখানা বারান্দা রয়েছে, যার মধ্যে একটি তুলসী মণ্ডপ রয়েছে। ভাগ ভাগ করে তাতে চারটি ঘর। তার মধ্যে একটি ঘরে ঢুকে আমরা দেখলাম বিছানায় এক যুবতী লাল বেনারসি পরে বসে রয়েছে। ডাক্তার রাজন বললেন, সোমকেশবাবু, এই হচ্ছে আমার স্ত্রী ভ্রমরা, আর ভ্রমরা ইনি হচ্ছেন সোমকেশবাবু, আমার দাদার মতন। কলকাতায় আমি এনাদের চিকিৎসা করি। তারপর আমাদের পরিচয়ও তিনি দিলেন। মেয়েটির বয়স 20, মুখে বেশ সৌষ্ঠব রয়েছে, দেখে বুদ্ধিমতী বলেই মনে হয়। সোমকেশ বলল, তা ডাক্তার, বিয়ের পর কি এখানেই থাকবে নাকি কলকাতায় ফিরবে ভাবছো? হ্যাঁ, এই কটা দিন গেলেই ওকে নিয়ে আমি কলকাতায় চলে যাব, না হলে আমার ক্লিনিকটা ওদিকে যাবে। ইতিমধ্যে সত্যবতী ভ্রমরার সাথে গল্প জুড়ে দিয়েছে। সোমকেশ বলল, ওই দেখো, তুমি তো এসেই গল্প জুড়ে দিলে। হ্যাঁ, সে বলল, ও মা, আমরা দুই যাই একটু গল্প করব না, তাতেও তোমার বিপত্তি। ডাক্তার হেসে বললেন, সোমকেশবাবু থাক, ওরা দিদি বোনে বরং গল্প করুক, আপনারা বরং আমার সাথে আসুন। উনি আমাদের পাশের একটা ঘরে নিয়ে গিয়ে বললেন, সোমকেশবাবু আপনারা এই ঘরেই থাকবেন, এটা আমার জ্যাঠামশাইয়ের ঘর, উনি আজ থেকে 7 বছর হলো পক্ষাঘাতে মারা গিয়েছেন, আর আমার বাবাও তো নেই, সেটা আপনাকে আগেই বলেছি। এই ঘরগুলো সবই আমাদের, কিন্তু কেউই থাকে না। আচ্ছা, আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না তো? আমি বললাম, না না ডাক্তারবাবু, অসুবিধে কি, আমরা বরং খুব খুশিই হলাম, দুটো দিন এখানে থাকতে আমাদের কোনো রকম অসুবিধে হবে না। কি অজিতদা, দুটো দিন নাকি? না না, অন্তত সপ্তাহখানেক থাকতেই হবে, আমি আপনাদের ছাড়ছি না। আরে বাবা, এখানকার পরিবেশে কিছুদিন থাকলে আপনাদের আর যেতেই ইচ্ছা হবে না। আর চিন্তা নেই, আমি তো অষ্টমঙ্গলের পর আবার কলকাতায় ফিরবই, তখন নয় একসাথেই সবাই মিলে ফেরা যাবে। আমরা সে ঘরে একটু বিশ্রাম নিচ্ছি, এমন সময় কে যেন বাবা জীবন, ও বাবা জীবন বলে চেঁচাতে চেঁচাতে বাড়ির মধ্যে প্রবেশ করল। আমরা বাইরে বেরিয়ে দেখলাম একজন প্রবীণ লোক ছুটতে ছুটতে এসেছেন। ডাক্তার রাজন মাইতির কাছে গিয়ে লোকটি বললেন, বাবা জীবন, আজ মাসের প্রথম শনিবার, তাই আম বাগানের ডুবায় আবার লাশ পাওয়া গেছে, সদর থেকে পুলিশ এসেছে, সে তোমায় ডেকেছে, বলছে শরীরগুলো একবার দেখতে। সত্যি আমার মাথা থেকে ব্যাপারটা বার হয়ে গিয়েছিল। আবার আমার মাথায় চেপে বসল পলাশির আম বাগানে ভেসে ওঠা কাটা লাশের ব্যাপারটা। পরে আমি জেনেছিলাম যে এই প্রবীণ লোকটি হচ্ছেন আর কেউ নন, ডাক্তার রাজেনবাবুর শ্বশুর মশাই দীপ্তচরণ সাঁপুই। উনি নানা পাতা মূল ভেষজ দিয়ে নাকি সাপের ওষুধ তৈরি করেন। ডাক্তার সেটা শুনে বললেন, কি দেখবো বলুন তো, সেই একই জিনিস, বেকার লাভ আছে দেখে? সোমকেশ দেখলাম ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করেছে, ওর চোখ মুখের দৃষ্টি অন্তত তাই বলছে। সে বলল, কি ব্যাপার বলতো ডাক্তার, আমি আসবার পথে ও জিনিস শুনলাম, আমাকে সবটা খুলে বলতো দেখি। সোমকেশবাবু বলবো, কিন্তু এখানে নয়, ঘরে আসুন। আমরা আমাদের ঘরে এলাম, সত্যবতীও এসে বসল। ডাক্তার দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করল, আসলে জিনিসটা শুরু হয় বছর পাঁচেক আগে, বিখ্যাত সেই পলাশির যুদ্ধ শেষ হওয়ার অনেক বছর পর সরকার সেই জায়গায় একটি মনুমেন্ট তৈরি করে, জায়গাটাকে একটা ভ্রমণ স্থান হিসাবে ঘোষণা করে, তাই স্থানীয় মানুষ সেখানে বেশি যাতায়াত করতো না, বহুকাল এইভাবেই চলল। একদিন সেখানকার একজন কেয়ারটেকার হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, তাকে আর কোথাও পাওয়া গেল না, পুলিশকে জানানো হলেও তারা এই ব্যাপারে তখন তত মাথা খামায়নি। এইবার লক্ষ্যভাগ বলেছি যে পলাশির বিশাল আম বাগানের মাঠ, সেখানে উত্তর পশ্চিম কোণার দিকে একটা জায়গায় একটা ছোট ডোবার মতন রয়েছে, সিরাজউদ্দৌলার সময় নাকি সেটি ব্যবহার হয়ে থাকলেও আর সেটা ব্যবহারযোগ্য নয়, সেটা বন্ধ। তা মাসখানেক পর সেই নিখোঁজ লোকটির কথা সবাই যখন ভুলে গিয়েছে, তখন একজন স্থানীয় লোক সেই জায়গাটাতে যাওয়ার পথে একটা বিকট গন্ধে সেখানে দাঁড়িয়ে পড়লেন। লোকটি গাঁয়ের একজন মাতব্বর মহাজন, সনাতন প্রামাণিক। তিনি দেখলেন গন্ধটা আসে সেই ডোবাটা থেকে। তারপর ডোবায় একটা লাঠি দিয়ে একটু খোঁচা দিতেই একটা পচা গলা লাশ পেরিয়ে পড়ল। কিন্তু সেটা দেখেই ভয় সে সেখানেই অজ্ঞান হয়ে পড়লেন। দুপুরে তিনি ফিরছেন না দেখে ওনার বাড়ির লোক এবং গ্রামের কয়েকটি লোক ওনাকে খুঁজতে বেরোন। তারা গিয়ে ডোবার ধারে মহাজনকে আর সেই লাশটাকে উদ্ধার করে। পরে শরীরে চিহ্ন মিলিয়ে বোঝা যায় যে ওটা সেই কেয়ারটেকারেরই লাশ। এই ঘটনা সারা গ্রামে বেশ শোরগোল পড়ে যায়, কিন্তু পুলিশ তখনও নীরব ছিল। তার পরের সপ্তাহে যখন একজন পুলিশ অফিসারের দেহ ভেসে উঠল সেই ডোবা থেকে একইভাবে, তখন পুলিশের ভীষণ তৎপরতা বেড়ে গেল। প্রায় দু মাস তদন্ত হলো, কিন্তু তাতে কিছুই মিলল না, তাই তদন্ত উঠে গেল। এরপর ঠিক এক মাসের মাথায় আবার সেই একই রকমভাবে একজনের লাশ পাওয়া গেল। এইভাবেই সেই বছর মোট 9টা লাশ মিলল ওই ডোবাটা থেকে। তারপরের বছর আবার 14টা লাশ। প্রতিটি লাশের ধরন একরকম, মাথা নেই, পা নেই, সেগুলো আলাদা করে কাটা, আর মাথার মধ্যে যে খিলু থাকে সেটিও নেই। শরীরে লম্বা করে মাছ বরাবর কাটা, ভেতরে হৃৎপিণ্ড, যকৃৎ, কিডনি, অগ্নাশয়, এমনকি নাড়ি বুড়ি কিছুই নেই, সেগুলি সবই উধাও। তাদের পাশে পড়ে থাকা কাটা মাথাগুলো দেখে কাউকে কাউকে চিহ্নিত করা যেত, আবার কাউকে কাউকে চিহ্নিত করা যেতেও না। তারপরের বছর একই মাসে 2টো করে লাশ মিলতে লাগলো, আর এখন সেই সংখ্যা গিয়ে 4-5টায় গিয়ে ঠেকেছে। এখন প্রতি মাসের প্রথম শনিবার করেই ওই রকম লাশ মেলে। আমি নিজে অনেকবার এখানে ছুটিতে এসে সেই লাশগুলো পরীক্ষা করে দেখেছি। গ্রামের বহু মানুষ ওইভাবে নিখোঁজ হয়ে মারা গিয়েছে, তাই এখানকার লোক কেউ সন্ধ্যার পর বেরোন না ভয়ে। পুলিশ এই 5 বছরে বহুভাবে তদন্ত এবং বহু তল্লাশি করেছে। সবাই বলে যুদ্ধের সময় নাকি অনেক ইংরেজ, অনেক দেশি সৈন্য ওখানে মারা গিয়েছিল, তাদেরই নাকি অতৃপ্ত আত্মা এইসব করে। ডাক্তারের কথা শেষ হলে সংকেশ বলল, অদ্ভুত, জায়গাটাতে কখনো পুলিশ পাহারা রাখা হয় না? হ্যাঁ ছিল তো, কিন্তু তাতে কি, যতই যে থাক প্রতি শনিবার ওর 4-5টা লাশ ঠিক ভেসে উঠবেই। সেখানে সন্দেহজনক কাউকে দেখা যায়নি কখনো? না, সন্দেহজনক বলতে মানুষ তো অধিকাংশ ঘুরতেই ওখানে আসে, আর মাঝে মধ্যে স্থানীয় লোকজন যায়, তবে এখন ভয় সেটাও কমে গিয়েছে। আচ্ছা, লাশ কাটার অস্ত্র বা ওই জাতীয় কোনো জিনিস কি ডোবাটার আশেপাশে কখনো পাওয়া গেছে? আমি অতটাও ভালো করে সেটা বলতে পারবো না। আচ্ছা ডাক্তার, গ্রাম থেকে যারা নিখোঁজ হয়েছে এবং যাদের লাশ পাওয়া গেছে ওখানে, তাদের নাম, ঠিকানা এবং কিছু উল্লেখযোগ্য তথ্যের একটা তালিকা তৈরি করে ফেলতে হবে। মানে সংকেশবাবু, আপনি কি এই ব্যাপারটা? হ্যাঁ, আমি এটা তদন্ত করব, আইনিভাবে না হলেও বেআইনিভাবেই না হয় করব। আচ্ছা, সদর থেকে আসা পুলিশ ইন্সপেক্টরের সাথে আমার একবার কথা বলতে হবে। কিন্তু সংকেশবাবু, আপনি আমার বিয়েতে এসে আবার এসবে কেন জড়াবেন? আর তাছাড়া এতে অনেক বিপদও রয়েছে। ওহে ডাক্তার, ভয় করলে চলবে কেন বলো তো? আর এই ত্রিভুবনে এমন কোনো বিপদ এখনো তৈরি হয়নি যা আমাকে স্তব্ধ করে দিতে পারে। তাছাড়া আমি একজন সত্যান্বেষী, অন্যায় দেখে যে চুপ করে হাত পা কুটিয়ে বসে থাকবো এমন চরিত্র বা মানসিকতা কোনোটাই যে আমার নেই, তা তুমি অন্তত খুব ভালো করেই জানো। গ্রামের এই নিরীহ মানুষগুলো প্রাণ হারাবে, তা আমি আর হতে দিতে পারবো না। আচ্ছা, তুমি তো সেখানে যাবে বোধহয় একবার, তাই তো? আমি আর অজিত যাব তোমার সাথে, চলো। ডাক্তার রাজন চেয়ার ছেড়ে উঠে বললেন, না না, আজ নয়, বরং কাল যাবেন। আজ অন্ধকার হয়ে গেছে, এসব জায়গা খুব একটা ভালো নয়। তাছাড়া আজ আমি কিছুই দেখবো না, আজ আমি শুধু পুলিশ অফিসারকে মুখ দেখেই চলে আসবে। মিনিট কুড়ির মধ্যে বিয়ের পাঞ্জাবি পরেই ডাক্তার তার জেঠুর বড় ছেলে আদিত্যর সাথে 2টো সাইকেলে করে বেরিয়ে গেলেন। বৌভাতের অনুষ্ঠান নিয়ম মতোই হলো, খাওয়া দাওয়া, আনন্দ, অতিথি আপ্যায়ন সবই নিজের তালে হলো। রাত 8:30 নাগাদ ডাক্তার ও তার দাদা ফিরে এলে আমরা সবাই একসাথে খেলাম। রাত্রে সংকেশ ও সত্যবতী শুল পাশের একটা ঘরে, আর আমি শুলাম সেই ঘরটায়। রাত্রে হঠাৎ একটা শব্দে ঘুমটা ভাঙতেই পাশ ফিরে দেখলাম জানলায় কি একটা বসে রয়েছে। আমি ভয়ে তাড়াতাড়ি উঠে বসলাম। তারপর কিছুক্ষণ পর বুঝতে পারলাম ওটা একটা বিড়াল মাত্র। আমি সেটাকে তাড়িয়ে দিয়ে আবার শুয়ে পড়লাম। পরদিন সকালটা এটা ওটা নিয়ম পালন করতেই কেটে গেল। দুপুরবেলা খেয়ে দেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা অবশ্য সেই যুদ্ধস্থানে এখন যাচ্ছি না, আমরা যাচ্ছি পলাশি বাজারের কাছে, পলাশি উপকেন্দ্রিক চিকিৎসালয়ে। আমি সোমকেশ আর ডাক্তার রাজন। সেই চিকিৎসা কেন্দ্রেই নাকি রয়েছে গতকালের ভেসে ওঠা চারটি লাশ। জায়গাটা এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। আমরা সেই চিকিৎসা কেন্দ্রে পৌঁছে গেলাম। খুব ছোট্ট ভাঙন ধরা একটা পাকা বাড়ি, তাতে রং পর্যন্ত উঠে গিয়েছে। আমরা গিয়েই দেখলাম একজন পুলিশের পোশাক পরা ছোট রোগা চেহারার ভদ্রলোক চিকিৎসা কেন্দ্রের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। লোকটির বয়স বেশি নয়, আমাদেরই মতো, কিন্তু ঠোঁটের উপরের গোঁফটা তার বয়সকে যেন একটু বেশিই বাড়িয়ে দিচ্ছে। নাকের পাশে একটি মোটা তিল। ডাক্তার বললেন ইনি সেই সদর থেকে আসা অফিসার হরমোহন হাওলাদার। আমরা চিকিৎসালয়ে ঢুকতে গেলে তিনি বাধা দিলেন। ডাক্তার বললেন ওরা আমার সাথেই এসেছে। তখন তিনি আমাদের ঢুকতে দিলেন। আমরা চারজন যেখানে মৃতদেহগুলো রাখা রয়েছে সেই ঘরটায় গেলাম। ঘরে ঢুকেই দেখলাম বিছানায় মাথা কাটা বুক পেট চেরা অবস্থায় পড়ে রয়েছে চারটে লাশ। জলে থেকে সেগুলো ফুলে ঢোল হয়েছে। কাছে যেতে লম্বালম্বিভাবে বুক থেকে পেট পর্যন্ত কাটাটা দেখে মনে হলো একটা বড় কাতলা মাছের পেটিকে কেউ যেন মাছ বরাবর কেটে দুভাগ করেছে। সেই দৃশ্যটা দেখে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা রক্ত বয়ে গেল। কেমন শংস সেই দৃশ্য। সোমকে সেগুলোকে ভালোভাবে দেখল, তারপর বলল ডাক্তার এগুলো ঠিক কতদিন আগের খুন বলে মনে হচ্ছে তোমার? ডাক্তার গালে হাত দিয়ে বললেন মনে হয় 2-3 দিন আগের। তারপর ইন্সপেক্টর হাওলাদারের দিকে তাকিয়ে ও বলল ইন্সপেক্টর সাহেব কি জিনিস দিয়ে শরীরগুলো কাটা হয়েছে বলে আপনার মনে হয়? ইন্সপেক্টর হাওলাদার বললেন জানি না, কিন্তু আপনি এত প্রশ্ন করছেন কেন বলুন তো? ডাক্তার রাজন বললেন উনি হচ্ছেন একজন বিখ্যাত সত্যান্বেষী সোমকেশ বক্সি, এই ধরনের অনেক রহস্যের উনি সমাধান করেছেন। ও আপনি তাহলে একজন গোয়েন্দা? তা একজন গোয়েন্দার এখানে কি কাজ? দেখুন ইন্সপেক্টর হাওলাদার, আমি সত্যের অনুসন্ধানী। আমার মনে হয় এগুলো কারোর প্ররোচিত খুন ছাড়া আর কিছুই নয়, তাই আমি আপনার আওতায় থেকেই তদন্তটা করতে চাই। সরাসরি আইনিভাবে না হোক বেআইনিভাবেই সই, আপনার সঙ্গী হয়ে কাজটা করতে চাই আমি। কিসের তদন্ত? ও তো শয়তানের কাজ। আমরা 5 বছর ধরে যেটার তদন্ত করছি আপনি একদিনেই এসে বলছেন সেটা খুন? আরে আপনি তো অদ্ভুত লোক মশাই, যেখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন কেউ ধারালো কিছু দিয়ে শরীর কেটে নিখুঁতভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ বার করে নিয়েছে, সেখানে বলছেন সেটা একটা শয়তানের কাজ। না ইন্সপেক্টর, আমার বিশ্বাস এটা কারোর প্ররোচনা ছাড়া আর কিছুই নয়। কেউ ইচ্ছে করে আড়ালে বসে এসব করছে, আর এখানে চলছে একটা ভয়ঙ্কর ব্যবসা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যবসাটা। আরে আপনি তো দেখছি একেবারে যাতা বলছেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যবসা এরকম? তাকে থামিয়ে ডাক্তার রাজন বলে উঠলেন না সোমকেশবাবু ঠিকই বলছেন, আমারও তাই মনে হয়েছে। এই জিনিস আজকাল অন্যান্য দেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। একজনের যদি হৃদযন্ত্র অচল হয়ে যায়, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য একটি সচল হৃদযন্ত্র যদি সেই ব্যক্তির বুকে বসিয়ে দেওয়া যায়, তবে সেই মৃত ব্যক্তিকেও বাঁচানো যেতে পারে। ঠিক একইভাবে কিডনি খারাপ হয়ে গেলে কিডনি, লিভার খারাপ হয়ে গেলে লিভার, এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে আদান প্রদান করা যায়। চিকিৎসা বিজ্ঞানে এই প্রক্রিয়াকে বলা হয় অর্গান ট্রান্সপ্লান্ট। এই জিনিসের বাইরের দেশে বিশাল চাহিদা রয়েছে। যদি কেউ বেআইনিভাবে মানব দেহের এইসব অঙ্গসমূহ বাইরে পাচার করতে পারে, তবে তার লাখ লাখ টাকা হতে পারে। কিন্তু সেই জিনিসের জন্য ভালো ডাক্তার চাই, ক্ষমতাশালী কিছু ব্যক্তির সাহায্য চাই, এবং সেই জিনিসটা আদান প্রদানের জন্য ভীষণ শীতল উষ্ণতা চাই। মানে এই জিনিস কোনো একজন ব্যক্তির দ্বারা সম্ভব হতে পারে না। কিন্তু সোমকেশবাবু, আমাদের গায়ে এমন ব্যক্তি কি সত্যিই আছে যাদের দ্বারা এসব কাজ করা সম্ভব? থাকতেই পারে, বরং যদি না থাকে তাহলেই হয়তো আমি অবাক হব। দেখো ডাক্তার, সবসময় যে সরল জিনিসটা আমরা দেখি তা যে একেবারে সরল হতে হবে তার কিন্তু কোনো মানে নেই, বরং জটিল জিনিসই বেশিরভাগ সময় সরল হয়। তাই সরল সেজে জটিল থাকাটাই অনেক বেশি সরল। আচ্ছা তুমিই ভাবো, একটা অজ পাড়াগায়ের মধ্যে বসে এসব করলে সন্দেহ থেকে অনেকটাই বাঁচা যায়। গ্রামের কোনো মানুষই কোনোদিনও ভাববে না যে এমন কিছু হতে পারে, বরং ওরা ভয়ে ও জিনিস থেকে দূরে থাকবে, ফলে নির্বিঘ্নেই সবটা সারা যাবে। ইন্সপেক্টর হাওলাদার বললেন, বাবা আপনার নিজের উপর এত বিশ্বাস, কি যেন আপনার নাম? ও হ্যাঁ, সোমকেশ বক্সি, তাই না? সোমকেশ বলল, বিশ্বাস নয় ইন্সপেক্টর সাহেব, এটা আমার আত্মবিশ্বাস। আর আমার মতে আত্মবিশ্বাসী হলো জয়ের প্রথম পদক্ষেপ। দেখুন, আমার কিন্তু এখানে কোনো স্বার্থ নেই, আমি যা করছি শুধুমাত্র গ্রামের মানুষগুলোর কথা ভেবে, আর আমরা সবাই মিলেই এই রহস্যের সমাধান করতে পারি, তাই আপনার সহযোগিতাও কিন্তু আমার একান্ত কাম্য। কি, আপনার সহযোগিতা পাবো তো? ইন্সপেক্টর হাওলাদার কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন। আমরাও ঘর থেকে বেরিয়ে আসব এমন সময় সোমকেশ আবার পিছু ফিরে লাশের গায়ের কাছে ঝুঁকে পড়ে কি যেন একটা শুঁকল। আমরা বেরিয়ে এসে ইন্সপেক্টর বাবুর পাশে বারান্দার বেঞ্চিটায় বসলাম। সোমকেশ একটা সিগারেট ধরিয়ে দু তিনটে টান দিয়ে সেটা ইন্সপেক্টরের হাতে দিয়ে বললেন, দেখুন হাওলাদার বাবু, মানুষগুলো কিন্তু সত্যিই খুব বিপদে আছে, এই সময় বেশি কিছু ভেবে রেশারেশি করে কিন্তু সত্যি কোনো লাভ নেই, আমাদের ওদের পাশে দাঁড়াতে হবে। আর ওদের আশীর্বাদ পেলে আপনার কতটা উপকার হবে সেটা ভাবতে পারছেন? আমি তো চলেই যাব এখান থেকে, আপনি কিন্তু ওদের কাছে দেবতুল্য হয়ে থাকবেন, তাই বলছি আমাকে একটু সাহায্য করুন। ইন্সপেক্টর বাবু সিগারেটে টান দিয়ে বললেন, বেশ বলুন কি সাহায্য চান। বেশি কিছু নয়, আজ পর্যন্ত যাদের লাশ ওখান থেকে পাওয়া গেছে তাদের সবার নাম ঠিকানা আর উধাও হওয়ার আগে কিছু তথ্য লিখিতভাবে দিতে হবে, আর ওই জায়গাটায় কড়া পাহারা কিন্তু বসাতে হবে এখন থেকেই। জায়গাটাকে অন্তত আগামী দিন সাতেকের জন্য ভ্রমণকারী তথা স্থানীয় মানুষের প্রবেশ নিষিদ্ধ করুন, একমাত্র পুলিশ আর আমরা ছাড়া যেন সেখানে কেউ ঢুকতে না পারে। আর আমাদেরকে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে হবে আপনাকে, আসলে প্রায় রোজই আমাদের এখানে আসতে হবে, তাই গাড়িটা থাকলে যাতায়াতের একটু সুবিধা হয়, বুঝেই তো পারছেন। ইন্সপেক্টর হাওলাদার বললেন, ঠিক আছে হয়ে যাবে। আমাদের সেদিন আর পলাশির যুদ্ধক্ষেত্রে যাওয়া হলো না, বিকেল হয়ে গিয়েছিল। ইন্সপেক্টর বাবুর জোগাড় করে দেওয়া ডাবল টায়ারওয়ালা মোটর জিপে চড়ে আমরা বাড়ি ফিরে এলাম। আস্তে আস্তে সোমকেশ বলল, যাক গাড়িটা পেয়ে বেশ উপকারী হলো, এখন অনায়াসেই যখন খুশি ওখানে ছোটা যাবে। পরদিন খুব সকাল সকাল স্নান সেরে আমরা পাঁচজন ইন্সপেক্টরের দেওয়া গাড়িটা চড়ে বেরিয়ে পড়লাম সেই বহু আকাঙ্ক্ষিত মুহূর্তের জন্য। হ্যাঁ, আমরা যাচ্ছি সেই ঐতিহাসিক স্থান পলাশির আম্রকাননে। আজ আমাদের সাথে সত্যবতী আর ডাক্তারের স্ত্রী ভোমরাও যাচ্ছে, ওরা যাচ্ছে জায়গাটা ঘুরতে, আর সোমকেশ এবং ডাক্তার রাজন যাচ্ছে সেই ডোবাটা ও তার চারপাশ দেখতে। আমি অবশ্য দুপক্ষেই একটু একটু করে আছি। কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতা বহরমপুর মহাসড়ককে পিছনে ফেলে এসে উঠলাম পলাশি বাজারের কাছে। পলাশি বাজার থেকে একটি সরু রাস্তায় উঠতেই আমাদের সামনে পড়ল একটি বিশাল তোরণ। এটিই মূলত পলাশির সেই রণক্ষেত্রের মূল প্রবেশদ্বার। এখান থেকে আর 3 কিলোমিটার যেতে হবে মাত্র। আমার সারা শরীরে তীব্র উত্তেজনা হচ্ছিল। মিনিট 15 পর আমরা এসে পড়লাম একটি মাটির খুব সরু পথে। এখান দিয়ে দেখা যাচ্ছে সেই বিশাল 1 লাখের আম্বন। তার সামনে একটি বিশাল মনুমেন্ট আকাশ ছুঁয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। গাছের ফাঁক দিয়ে খেলা করছে উজ্জ্বল মুক্ত মেঘমালা। আমরা সেই মনুমেন্টের কাছে এসে দাঁড়ালাম। মনুমেন্টের গায়ে খোদাই অক্ষরে লেখা রয়েছে যুদ্ধের সন তারিখ। পায়ের নিচের মাটিটা দেখে কত কিছুই না মনে হচ্ছিল। এই মাটি কত শত বছর ধরে সাক্ষী রেখেছে অসামান্য বীরত্বের, বিশ্বাসঘাতকতার, অপরাধের। কত বীর কত সাহসী যুবকের শেষ রক্ত ফোঁটা হয়তো মিশে গিয়েছিল এই মাটিতে, হয়তো আজও এই মাটি ছানলে উদ্ধার হবে সেই রক্তকণা। ইচ্ছা হলো খানিক মাটি বুক পকেটে পুড়ে নিয়ে যাই। জানি আমার এই বর্ণনা অনেক পাঠকের কাছে অতিরিক্ত বলে মনে হচ্ছে, কিন্তু আমরা বাঙালি, আমরা একটু পাওয়াতেই অনেকটা উৎফুল্ল হয়ে উঠি। অন্যান্য জাতির মতো শুধুই নিজের কাজ বুঝে হিসেবে চলা এহেন কঠিন প্রাণ আমাদের নয়। আমাদের মধ্যে ভাবাবেগ রয়েছে, প্রেম রয়েছে। সেই জায়গাটা ছেড়ে আমরা ঢুকলাম গভীর বনে। তখন মনটা আরো বেশি আনমনা হয়ে উঠল। হাত দুয়েকের তফাতেই এক একটি করে আম গাছ ছড়িয়ে রয়েছে। বনের মধ্যে থেকে থেকেই নানা ধরনের বিচিত্র পাখির ডাক, কিছু দূরেই বইছে বিশাল ভাগীরথী। আমরা বনের মধ্যে দিয়ে যাচ্ছি, এমন সময় সোমকেশ সত্যবতীকে বলল, এখানকার ইতিহাস সম্পূর্ণ জানো? সে বলল, হ্যাঁ, লড়াই হয়েছিল সেটা জানি। তাহলে তুমি পুরোটা জানো না কি ডাক্তার? তুমি এখানকার স্থানীয় লোক, তোমার বৌঠানকে সবটা খুলে বলো। ডাক্তার বললেন, কি বলছেন, আপনার বর্ণনার কাছে আমার বর্ণনা, আপনি বলুন। বেশ, বলছি, মন দিয়ে শোনো। নবাব আলিপুরদী খাঁ মৃত্যুর আগে নবাবের সিংহাসনের জন্য তিনজনকে বেছে গিয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন তার নাতি সিরাজউদ্দৌলা। আলিপুরদী খাঁ সিরাজকেই সবথেকে বেশি ভালোবাসতেন এবং চাইতেন সেই সিংহাসনে বসুক। কিন্তু আলিপুরদী খাঁর মেয়ে এবং সিরাজউদ্দৌলার মাসি ঘসেটি বেগম চাইতেন তার পুত্র বসুক সিংহাসনে, তাই সিরাজকে তিনি কোনোদিনও সহ্য করতে পারেননি। 1756 সালে আলিপুরদী খাঁর মৃত্যুর পর দাদুর ইচ্ছা মতনই সিরাজ বসলেন সিংহাসনে। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন একজন বেপরোয়া এবং স্বাধীন শাসক। তিনি কাউকেই মান্য করতেন না, তার যা মনে আসত তিনি তাই করতেন। মানে মোটামুটি তিনি কারোর কথাতেই চলতে রাজি নন, তিনি শাসকের মতন মাথা উঁচু করে বাঁচবেন। তিনিও কিন্তু ঘসেটি বেগমকে খুব একটা ভালো চোখে দেখতেন, তাই সিংহাসনে বসেই তিনি ঘসেটি বেগমের মতিঝিল প্রাসাদ আক্রমণ করে দখল করলেন। আর ঠিক সেই সময় তিনি সেনাপতির পদ থেকে মির্জাফরকে সরিয়ে মোহনলালকে সেনাপতি বলে ঘোষণা করলেন। মির্জাফর তো এতে ক্ষুব্ধ হলেনই, তার সাথে ক্ষুব্ধ হলেন জগৎ শেঠ মহাতপচাঁদ। এদিকে ইংরেজদের উপর সিরাজউদ্দৌলা ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছেন, কারণ তিনি ইংরেজদের বেশি বাড়তে দিতে চান না। এরকম তিনি একদিন সেনা নিয়ে আক্রমণ করে বসলেন কলকাতায় ইংরেজদের দুর্গ। সেখানে অনেক ইংরেজকেই হত্যা করা হলো, কিছু জনকে আবার বন্দি করেও রাখা হলো। এই ঘটনায় তৎকালীন কর্নেল লর্ড ক্লাইভ কলকাতায় এলেন এবং পরিস্থিতি সামাল দিলেন। সবাই মোটামুটি তখন নবাব সিরাজের উপর ক্ষুব্ধ, তাই একদিন গোপনে জগৎ শেঠের গুপ্ত ঘরে বসল সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের সভা। সেই সভায় উপস্থিত ছিলেন ঘসেটি বেগম, মির্জাফর রায় দুর্লভ, জগৎ শেঠ মহাতপচাঁদ আর রাজা কৃষ্ণচন্দ্র। এরকম চারটি গোপন সভা চলবার পর একদিন মির্জাফর লর্ড ক্লাইভকে চিঠি লিখে বললেন যে নবাবের বিরুদ্ধে তারা যেন যুদ্ধ করে এবং সেই যুদ্ধে তিনি ইংরেজদেরই সহযোগিতা করবেন এবং ওদের জয় যেন নিশ্চিত হয় সেই দায়িত্বও ওনার। লর্ড ক্লাইভ এই সুযোগ কিন্তু হাতছাড়া করতে চাননি, তাই তিনি মাত্র 2000 সেনা নিয়ে 1757 সালের 25 জুলাই বেরিয়ে পড়লেন নবাবের বিরুদ্ধে যুদ্ধ করতে। কথা ছিল মির্জাফর পথেই দেখা করবে, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা বুঝতে পেরেছিলেন সবটা, তাই তিনি ঘসেটি বেগম আর মির্জাফরকে নজরবন্দি করে রাখলেন। কিন্তু মির্জাফর চিঠি লিখে লর্ড ক্লাইভকে জানিয়ে দেন যে তিনি পলাশির মাঠেই তাদের সাথে দেখা করবেন ও নবাবকে হারাতে তিনি যথাসাধ্য চেষ্টাও করবেন। 27 জুলাই লর্ড ক্লাইভ তার সেনা নিয়ে পলাশি আক্রমণ করে। তার সেনার মধ্যে কয়েকজন ছিল মাত্র বিদেশি আর বেশিরভাগই ছিল দেশি পল্টন। তিনি এসেই নবাব সিরাজের 50,000 সেনা দেখে কেঁপে ওঠেন। নবাব আগে থেকে ইংরেজদের মতিগতি বুঝতে পেরেছিলেন। তার সেনাবাহিনীর সেনাপতি ছিলেন মোহনলাল আর গোলন্দাজ বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন মীর মদন। তিনি কিছু ফরাসিদেরও যুদ্ধে নিয়েছিলেন। যুদ্ধের শুরুতেই ফরাসি কামানের গোলাতে লর্ড ক্লাইভের অনেক সৈন্য নিহত হয়, তাই লর্ড ক্লাইভ পেছনে সরে এলেন। সবাই নিশ্চিতই ছিল যে এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাই জিতবেন, কিন্তু দুপুরে এক পশলা বৃষ্টি হওয়াতে ফরাসি গোলা বারুদ সব ভিজে গেল। মীরমদন ভাবলেন ইংরেজদেরও নিশ্চয়ই গোলা বারুদ সব ভিজে গিয়েছে, তাই তিনি নিজের সেনা নিয়ে তাদের আক্রমণ করতে গেলেন। কিন্তু ইংরেজদের গোলা বারুদ বৃষ্টিতে ভেসেনি। মীরমদনকে আসতে দেখেই ব্রিটিশ সেনা কামান দাগতে শুরু করে, আর তাদের কামানের আঘাতে মীরমদন আহত হয়ে প্রাণ ত্যাগ করল। তার গোলন্দাজ বাহিনীর উপর চলল ইংরেজদের গুলি। এই ঘটনায় সিরাজউদ্দৌলা ভীত হয়ে ডেকে পাঠালেন প্রাক্তন সেনাপতি মীর জাফরকে। তিনি মীর জাফরকে দিয়ে পবিত্র কোরআন ছুঁয়ে প্রতিশ্রুতি করালেন যে সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই সিংহাসন ও নবাবকে রক্ষা করবেন। কিন্তু তিনি সেদিন পবিত্র কোরআন ছুঁয়ে মিথ্যে শপথ নিয়েছিলেন। মীরজাফরের কাছে তিনি পরামর্শ চান। মীরজাফর বলেন যে তাদের এক্ষুনি যুদ্ধবিরতি করতে হবে, অথবা তাদের জয় কোনো মতেই সম্ভব নয়। আর যদি এর মধ্যে ইংরেজরা বাড়াবাড়ি করে তবে তার সেনা প্রস্তুত আছে। নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধবিরতি ঘোষণা করে। বাধ্য হয়ে সেনাপতি মোহনলালকে পিছু ফিরে আসতে হয়, কিন্তু সেই সুযোগে ইংরেজরা আরও থেয়ে আসে। সবাইকে পেছনে ফিরতে দেখে ফরাসি সেনারাও পালিয়ে যায়, ফলে নবাবের সেনা ছত্রভঙ্গ হয়ে যায়। ইংরেজদের থেয়ে আসতে দেখেও চুপ করে দাঁড়িয়ে রইল মীরজাফরের রায় দুর্লভের বিশাল সেনা। বরং তারা ইংরেজদের প্রবেশ দ্বার খুলে দিল। নবাব সিরাজ বিপদ দেখে তার বেগম আর ধন সম্পদ নিয়ে প্রাসাদ ছেড়ে পালিয়ে যান, কিন্তু মুর্শিদাবাদ যাওয়ার পথে সিরাজউদ্দৌলাকে গ্রেপ্তার করা হয়। এমনকি তার বেগমদেরও ভীষণ নির্যাতন করা হয়, এবং পরবর্তীকালে মীরজাফরের পুত্র মিরনের হাতেই সিরাজের মৃত্যু হয়। ইংরেজরা সেই যুদ্ধে জয়লাভই করে এবং শর্ত অনুসারে মীরজাফরকে নবাব হিসেবে ঘোষিত করে। ব্রিটিশরা সেই জয়ের মাধ্যমে বেশ ভালো মতোই বাংলায় নিজের আধিপত্য বিস্তার করে। এই হচ্ছে পলাশী যুদ্ধের ইতিহাস। সেদিন যদি মীরজাফর আর রায়দুল্লভ বিশ্বাসঘাতকতা না করত, আর সেদিন যদি সিরাজের জয় হতো, তবে আমাদের ইতিহাস আজ অন্য কিছু হতে পারত। আজ হয়তো বাঙালি জাতি অন্যান্য জাতির মতোই অনেক উঁচুতে স্থান পেত। আজ এতগুলো বছর আমাদের ব্রিটিশদের গোলামি করতে হতো না। ডাক্তার বললেন, শুধু কি তাই, সিরাজের কাছে ছিল 153টা রণহস্তি। বুঝলেন সোমকেশবাবু, ওই এক একটা রণহস্তি একাই 20-25 জনকে খতম করে দিতে পারত, কিন্তু মীরজাফরের নির্দেশে প্রায় 120টি রণহস্তি চুপচাপ শুধু দাঁড়িয়েছিল মাত্র। তাই অত কিছু নিয়েও সিরাজকে পরাজয় স্বীকার করতে হয়েছিল। সোমকেশ বলল, ইতিহাসের এই ঘটনাটা আমাদের বারবার মনে করিয়ে দেয় বিশ্বাস বড় কঠিন এবং জটিল বস্তু। বিশ্বাস মুহূর্তের মধ্যে কাউকে বন্ধু বানিয়ে দিতে পারে, আবার কাউকে শত্রুও বানিয়ে দেয়। বিশ্বাস আপনজনদের কাছে টেনে নিয়ে আসতে পারে, আবার আপনদের পরও করে দিতে পারে। বিশ্বাস কারোর মনে ভালোবাসার ফুল ফুটিয়ে তোলে, আবার এই বিশ্বাসে মানুষের মনে পৃথিবীর প্রতি ঘৃণা সৃষ্টি করতে পারে। তাই হয়তো মানুষ আজকাল কাউকে বিশ্বাস করতে এত ভয় পায়। এইসব ইতিহাসের বেশিরভাগটা আমি আগেও জানতাম, কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে সোমকেশের মুখ থেকে এসব জিনিস শুনতে শুনতে মনে হচ্ছিল যেন আমার চোখের সামনেই ঘটছে সব, যেন আমি নিজে দাঁড়িয়ে রয়েছি যুদ্ধে। নিজের অজান্তেই নবাব সিরাজউদ্দৌলার শোচনীয় পরিণতির কথা ভেবে চোখের কোণা থেকে একটু জল বেরিয়ে এলো, সেই সঙ্গে মীরজাফরের জন্য মনে এক রাশ ঘৃণার উদয় হলো। সত্যি বোঝবার উপায় নেই মানুষের কী নোংরা অভিসন্ধি। হয়তো আমি যে জায়গাটায় এখন দাঁড়িয়ে রয়েছি, এই আমগাছটারই পাশে দাঁড়িয়ে সেদিন কোনো লাল সাদা পোশাক পরা গোড়া সাহেব কামান দেগে কলঙ্ক আঁকছিল আমাদের ইতিহাসে। আমরা সামান্য আপিসে একখানা উঁচু পদ পেয়ে বা বস্তাখানেক লিখে ভাবি কত কিছুই না করে ফেললাম, কিন্তু আমরা জানিও না পৃথিবীতে কোন সময়ে কত অদ্ভুত জিনিস ঘটে যায়। পরে তা জেনে আমরা বিস্মৃত হয়ে যাই। হাঁটতে হাঁটতে আমরা বাগানের উত্তর পশ্চিমে একেবারে শেষের দিকে চলে গেলাম। সেখানে সেই ডোবাটার কাছে গিয়ে উপস্থিত হলাম। চারিদিক জঙ্গল আগাছায় ঘেরা পুরনো ডোবা, খুব বেশি গভীর নয়। জল বেজায় কালো, জলে মশা মাছি নানা পোকা উড়ছে। ডোবার ধার দিয়ে কচু গাছ জন্মেছে, ডোবায় আবর্জনা ফেলা। সোমকে সেই ডোবার ধারে উবু হয়ে ঝুঁকে কি যেন শুঁকছিল। সেই ডোবাটা দেখে আমরা গেলাম নবাবের শিকার মহল দেখতে। নবাব যখন এখানে শিকার করতে আসতেন তখন ওই শিকার মহলেই থাকতেন। শিকার মহলটি দেখে বুঝতে পারলাম বাংলা একসময় কত ধনী ছিল। বিশাল প্রাসাদ, ফটকে সিরাজদৌল্লার নাম লেখা। কিছুটা তার ভেতরেও ঢুকলাম। ভেতরে সেরেস্তা, বৈঠকখানা প্রায় সবই রয়েছে। সেখান থেকে বেরিয়ে এসে বনের মধ্যে দিয়ে আবার ফিরে আসছি, এমন সময় একটা লোক হঠাৎ ছুটে এসে আমার গলা টিপে ধরে বলল, তুই চোর, তুই চোর, তুই চোর, চোর, চোর, দে দে ওটা আমায় ফেরত দে, দে দে বলছি, দে দে দে বলছে। ডাক্তার রাজন তার হাত ছাড়িয়ে তাকে ধমক দিয়ে বললেন, এই যা এখান থেকে, যা যা যা বলছি। লোকটা আমার গলা ছেড়ে নাচতে নাচতে বনের মধ্যে ঢুকে গেল। লোকটার মাথায় এক হাত লম্বা চুল, মুখে তেমনি বড় বড় দাড়ি, চোখ মুখ খুবই অপরিষ্কার, আর দাঁত কয়েকটা ভাঙা, জামা কাপড় বহু জায়গায় ছেঁড়া। ডাক্তার বললেন, কিছু মনে করবে না, ও হলো দলিল পাগলা, যাকে দেখে তাকে ওরকমই করে আর কি। সোমকেশ বলল, দলিল পাগলা? হ্যাঁ, ও আসলে বছর কয়েক আগে এখানে এসেছিল। কোথা থেকে এসেছিল ও সেটা বলতে পারে না, কেউ তাই জানেও না ওর নাম বা পরিচয়। এই বোনের চারিদিকেও ঘুরে বেড়ায়, আর যাকে দেখতে পায় তাকে জিজ্ঞাসা করে, আমার দলিল কোথায়, আমার দলিল কোথায়। তাই সবাই ওর নাম দিয়েছে দলিল পাগলা। হ্যাঁ, সে যাই হোক, কিন্তু আমি যে কাল ইন্সপেক্টরকে বলে আসলাম এই জায়গায় আমরা ছাড়া যেন আর কেউ না ঢোকে। আরে বাবা, ও পাগল, এখানেই ও থাকে, তাছাড়া ও তো কোনোদিনও কারোর ক্ষতি করেনি। আমি ইন্সপেক্টরের সাথে কথা বলে নেব, চলুন। আমরা আসার পথে থানা থেকে ভেসে ওঠা লাশেদের নাম ঠিকানার তালিকাটা ইন্সপেক্টর হাওলাদারের কাছ থেকে নিয়ে এলাম। সেদিন সন্ধেবেলা আমরা ডাক্তার রাজনের শ্বশুর বাড়িতে গেলাম। ওনার শ্বশুরমশাইরা মোট তিন ভাই। দীপ্তচরণবাবু সবচেয়ে বড়, মেজ ভাইয়ের নাম অনিলচরণ, সে এখন কর্মসূত্রে পরিবার নিয়ে খুলনায় থাকে। আর ছোট ভাই গোষ্ঠচরণ, তার একটা পা অকেজো, সে বাড়িতেই থাকে। ওনাদের বাড়িটা মাটির তবে বড়। বাড়িতে তিনটে ঘর ছাড়াও রয়েছে ধানের গোলা, গোয়াল ঘর। আমরা ওনার ছোট ভাই গোষ্ঠচরণবাবুর সাথে দেখা করবার জন্য ওনার ঘরে গেলাম। ঘরের একদিকে চেয়ারে বসে রয়েছেন তিনি, বয়স 43, লম্বা চওড়া দেহ, চোখে গোল ফ্রেমের চশমা। সোমকেশ দরজার কাছে গিয়ে বলল, নমস্কার, অধমের নাম সোমকেশ বক্সী, আপনাদের নতুন জামাইয়ের বন্ধু। তিনি বললেন, আরে আসুন আসুন মশাই, ভেতরে আসুন। আমরা ভেতরে ঢুকলে তিনি বললেন, কিছু মনে করবেন না, আমি উঠে দাঁড়াতে পারছি না, আসলে আমার লাঠিটা দূরে আছে তো, তা আপনারা বসুন না। আমরা বসলাম। সোমকেশ বলল, আহা, দয়া করে আপনি ব্যস্ত হবেন না। আচ্ছা, আপনার পাটা কি প্রথম থেকেই? না না, আসলে আমি কলকাতায় রাজমিস্ত্রির কাজ করতাম। বছর তিনেক আগে একটা অ্যাক্সিডেন্টে একটা গাড়ি আমার পায়ের ওপর দিয়ে চলে যায়, তখন থেকেই এরকম। আর তারপর আমার চোখেরও সমস্যা দেখা দেয়, ভালো করে দেখতেও পাই না। ও মাফ করবেন, না জেনে জিজ্ঞেস করলাম বলে সত্যি দুঃখিত। না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি কলকাতায় কোথায় কাজ করতেন? ওই যে এলগিন রোডের দিকে। ও, তা আপনার স্ত্রী ছেলে কাউকে তো দেখছি না, ওনারা কি বাড়িতে নেই? আসলে আমার স্ত্রী গত বছর মারা গেছে পক্ষাঘাতে, আর আমার ছেলে বাবলু সে কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে। দিদির বিয়েতে তার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু তার আবার ওই একটা পরীক্ষা পড়েছে। গত বছর ওর মায়ের কাজের সময়ও সে মাত্র একদিন ছুটি পেয়েছিল। ওদের নাকি পড়াশোনার খুব চাপ শুনেছি। বেশ, আচ্ছা আপনাকে সেদিন বিয়ে বাড়িতে দেখতে পেলাম না তো। এই অবস্থায় আর বিয়ে বাড়ি? আমি আগেই জামাইকে দেখেছিলাম, জামাই তো খুব ভালো হয়েছে। এমন সময় ঘরে জ্বলতে থাকা লণ্ঠনের আলোটা হঠাৎ নিভে গিয়ে ঘর অন্ধকার হয়ে গেল। গোষ্ঠচরণবাবু টেবিল হাতড়ে একটি মোমবাতি জ্বালালেন, তারপর উনি বললেন, ওটার তেল শেষ হয়ে গেছে বোধ হয়। সোমকেশ বলে উঠল, এসে থেকে শুধুমাত্র আপনাদের এখানে কাটা লাশ ভেসে ওঠার ঘটনাই শুনছি। হ্যাঁ, ওই সেই ডোবায়, ও তো অনেকদিন আগে থেকেই হয়ে আসছে। সবই আমাদের কপাল, বুঝলেন? ওটা হচ্ছে গিয়ে একটা অভিশাপ। আমরা ধরেই নিয়েছি আজ নয়তো কাল হয়তো আমাদের লাশও পাওয়া যাবে সেখান থেকে। প্রথম দিকে একটু ভয় লাগতো জানেন, কিন্তু এখন আর ওসব নিয়ে অত ভাবি না, মাথা ঘামাতে মন চায় না আর কি। আমরা ওনার ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলাম। বারান্দায় ডাক্তার, ওনার শ্বশুরমশাই সত্যবতী, ভ্রমরা সবাই এসে বসেছিল। আমাদের দেখে ডাক্তারের শ্বশুরমশাই দীপ্তচরণবাবু এগিয়ে এসে সোমকেশকে উদ্দেশ্য করে বলে উঠলেন, বলছি আপনার এই বন্ধুটি কি অবিবাহিত? সোমকেশ সোজাসাপটা জবাব দিল তক্ষুনি, নাকি হ্যাঁ। একটু থেমে থেকে ও আবার মুখ খুলল, কিছুটা রসিকতার সুরেই বলে উঠল পরের কথাটা, আসলে ওর বিবাহযোগ একেবারে উত্তম কিনা সেই জন্যই। আচ্ছা কেন বলুন তো? আসলে আমার ছোট মেয়ে কনকলতা, এই তো, এই কনক, কনক মা। এই বলে তিনি হাঁক দিলেন। ওনার ডাক শুনে বারান্দায় একটি বছর সতেরোর মেয়ে প্রবেশ করলো খানিকক্ষণের মধ্যে। তাকে দেখিয়ে তিনি বললেন, এই যে, এই হচ্ছে আমার ছোট মেয়ে, ওর বিয়ের জন্য কিছুদিন ধরে পাত্রের সন্ধান করছিলাম, তা আপনার বন্ধুকে আমার খুব পছন্দ হয়েছে, তা বলছি যদি আপনাদের আমার মেয়েকে পছন্দ হয় তাহলে আমি ওনার হাতে মেয়েকে তুলে দিতে রাজি আছি। আমি তো আকাশ থেকে পড়লাম। সোমকেশ বলল, সেটা আমি কি করে বলি বলুন তো, ওর যদি পছন্দ হয় তাহলে ও মত দেবে। কি হে অজিত, এবার চিরকুমারের উপাধিটা কি ত্যাগ করবে? তোমার কি ইচ্ছা হে? ডাক্তার রাজন বললেন, আরে অজিতদা, সেই সব নিয়ে আর ভাববেন না, আমাদের দলে চলে আসুন, আমি আর আপনি ভাইরা ভাই হব, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। দীপ্তচরণবাবু আমার কাছে এসে বললেন, বাবু তুমি অত ভেবো না, তো আমার মেয়ের মতো মেয়ে হয় না, ঘরে সব কাজ পারে, আর রান্না তুমি একবার না খেলে বিশ্বাস করবে না। সত্যবতী বলল, ঠাকুরপো দুই যায় মিলে একটু চুলোচুলি করার সুযোগ দাও আমায়, আমার কিন্তু এই ছোট্ট জাটিকে খুব পছন্দ হয়েছে, তুমি না রাজি হয়ে যাও, বাড়িতে দুই যা মিলে রাজত্ব করব আমরা। আমি বললাম, হ্যাঁ না ইয়ে মানে ওই। সোমকেশ আমার অবস্থা দেখে বলল, আমরা তো এখানে কিছুদিন রয়েছি, অজিত না হয় একটু সময় নিয়ে ভাবুক, ওর মত থাকলে ও নিশ্চয়ই জানাবে, কিন্তু আপনার মেয়েটি কিন্তু ভারী মিষ্টি। বাড়ি ফিরে খাওয়া দাওয়ার পর সোমকেশ সিগারেট হাতে জানলার মুখে বসেছিল। আমায় দেখে ও রসিকতার সুরে বলল, কি হে অজিত, পাত্রি দেখে মনে বসন্তের রং লাগলো নাকি হে? দূর ওসব বাদ দাও তো, আগে বলো কেসটা নিয়ে কিছু কি এগোতে পারলে, কিছু কি বুঝতে পেরেছো তুমি? বুঝতে না পারলেও কয়েকটা জিনিসের উপর সন্দেহ হয়েছে, কিছু জিনিস লক্ষ্য করেছি কিন্তু এখনো ভালো করে তদন্ত শুরু হয়নি, তাই এখনই কিছু ধারণা করা যাবে না। কাল সকালে একবার আমাদের দুজনকে একা একা সেই বনে যেতে হবে, আর ইন্সপেক্টরের দেওয়া তালিকা ধরে কিছুজনকে জিজ্ঞাসাবাদও করব। আরও দু তিন দিন গেলে কিছু জিনিস হাতে পেলে আশা করছি অনেক কিছু স্পষ্ট হবে। আচ্ছা সংকেশ, কি মনে হয় এই রহস্যের সমাধান আমরা করতে পারবো? করতেই হবে, সময় হয়তো লাগবে একটু, কিন্তু আজ আর এই জিনিস নিয়ে আলোচনা নয়, চলো ভাই। আজ ইতিমধ্যে অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার এবার একটু ঘুমানো যাক। জানো শুভরাত্রি। পরের দিন সকালবেলা উদ্ধার হওয়া লাশেদের বাড়ির লোকেদের সাথে কথা বলতে সোমকেশ একাই গেল। আমি আর ডাক্তার রাজন বসেছিলাম। ঘণ্টা তিনেক পর ও ফিরে এলে আমি জিজ্ঞাসা করলাম, কি হলো, কিছু জানতে পারলে? না, তেমন কিছুই না। এত তাড়াতাড়ি সব বাড়ি ঘোরা হয়ে গেল? না, তিন চারজনের বাড়িতেই গেলাম, সবারই সেই একই কথা, নিখোঁজ হওয়া ব্যক্তি বাড়ি থেকে বেরিয়েছিল কাজে, তারপর আর ফেরেনি। মৃত ব্যক্তিদের কারোর সাথে কোনো শত্রুতাও ছিল না, তাদের বাড়ির লোকেদেরও কারোর উপর কোনো সন্দেহও নেই, ফলে ওদের আর জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ নেই। কিন্তু একটা অদ্ভুত জিনিস কি তুমি লক্ষ্য করেছো? কি সোমকেশবাবু? এই যে দেখো, এই নাম ঠিকানার তালিকাটা একবার দেখো। এই যে দেখো, প্রথম বছরে কিন্তু যাদের লাশ ওই ডোবা থেকে পাওয়া গিয়েছিল তারা সবাই কিন্তু ওখানকার স্থানীয় লোক, দ্বিতীয় বছরেও তাই, কিন্তু তিন নম্বর বছর থেকে হঠাৎ করে গ্রামের আশেপাশের গ্রামের লোকজনের লাশ বেশি মিলতে শুরু করলো। আরও একটা জিনিস দেখো, প্রথম দিকে কিন্তু খুনি বেশিরভাগ মধ্যবয়সী বা যুবকদেরই খুন করছিল, কিন্তু তিন নম্বর বছর থেকে এতটাই বেশিরভাগ বয়স্ক ও ছোট ছোট ছেলে মেয়েদের খুন করছে। কিন্তু কেন, কাকতালীয় ব্যাপার কি শুধু, নাকি তিন নম্বর বছরে বিশেষ কিছু একটা ঘটেছিল? এইসব জিনিসই ভাবাচ্ছে ডাক্তার। বেলার দিকে আমরা দুজনে জিপে চড়ে গেলাম আবার সেই পলাশির আম্রকাননে। চারিদিক জনশূন্যতায় খাঁ খাঁ করছে, কেবল বনের প্রবেশের মুখে দুজন পুলিশের লোক দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আমরা ভেতরে ঢুকলাম। সেই মনুমেন্টটি পেরিয়ে আমরা গভীর আম বনের মধ্যে দিয়ে কালকের মতোই হাঁটতে লাগলাম। যতবার জায়গাটাকে দেখছি কেমন একটা মোহ তৈরি হচ্ছে মনে জায়গাটার প্রতি। প্রায় ঘণ্টাখানেক এদিক ওদিক আমি আর সোমকেশ অনেক খুঁজলাম, ডোবাটা, বনের চারিদিক সমস্তটা, কিন্তু উল্লেখযোগ্য কিছুই পেলাম না। তারপর আমরা নবাবের সেই শিকার মহলটায় খুঁজতে গেলাম, সেদিকটাও তেমনি ফাঁকা। মহলের ভিতরের সমস্ত কারুকার্য দেখে ভারী অবাক হলাম। সেখান থেকেও হতাশ হয়ে ফিরে আমরা এসে বসলাম একটা আম গাছের গোড়ায়। দুপুর হয়েছে, জ্বলন্ত সূর্য মাথার উপর উঠেছে, তাই গাছের ছায়াটুকু বড় মধুর লাগছে। আমি একটা সিগারেট ধরিয়ে বললাম, কালই তো এখানে এলাম, আজ আবার শুধু শুধু এখানে কি খুঁজতে এলে তুমি? না অজিত, আমাদের এখানে একা আসাটা খুবই জরুরি ছিল, কারণ কাল হয়তো ডাক্তার রাজন কিছু জিনিসপত্র আমাদের থেকে আড়াল করতে পারে। অজিত, ডাক্তার রাজনও কিন্তু সন্দেহ তালিকার বাইরে নয়। মানে ডাক্তারের উপর কেন, সে এসব কেন করতে যাবে? তাছাড়া তিনি তো থাকেন কলকাতায়। অজিত, ভুলে যেও না উনি কিন্তু একজন ডাক্তার, আর এইসবের জন্য একজন ডাক্তারকেই প্রয়োজন, আর তাছাড়াও কলকাতায় বড় কিছু করবার জন্য ওনার টাকার কিন্তু প্রয়োজন। হয়তো সরাসরি নয় কিন্তু পরোক্ষভাবে কি উনি এটার সাথে যুক্ত, ওনার উপর সন্দেহ যেন না যায় তাই হয়তো উনি আমাদের সহযোগিতা করছেন। কিন্তু আমার এই ধারণা ভিত্তিহীনও হতে পারে, আসলে সবাইকেই আমার সন্দেহের তালিকাতেই রাখতে হয়, এটাই আমার পেশা। যাক, সেসব থাক, যা হয় হবে। আগে বলো, এই বনটা কি সুন্দর না? সে আমার হাত থেকে সিগারেটটা নিয়ে বলল, সত্যি আজকাল এই যান্ত্রিক সত্যতার অভ্যস্য যাতা কলেও এই জায়গাটা যে এখনো গাছপালা নিয়েই টিকে আছে তাই অবাক করে। এখনো এই কথাটা বলে সংকেশ হঠাৎ চুপ করে গেল। তারপর বলল, কি একটা শব্দ আসছে না? আমি ভালো করে কান পেতে দেখলাম, হ্যাঁ একটা খুব ক্ষীণ আওয়াজ ভেসে আসছে কোথা থেকে। তারপর আরও কিছুক্ষণ সেটা শোনবার পর বুঝতে পারলাম সেটা একটা বাঁশির আওয়াজ। গাটা ছমছম করে উঠল। বললাম, সংকেশ বাঁশির আওয়াজ? অবাক হয়ে গেলাম, জায়গাটায় তো কারোর প্রবেশ নিষেধ, তাছাড়া আমরা তো এক্ষুনি দেখলাম আমরা ছাড়া বনে আর কেউ নেই, তবে কোথা থেকে আসছে শব্দটা? একটু একটু ভয় হলো। সংকেশ বলল, তাড়াতাড়ি চলো অজিত, ওই আওয়াজটা কোথা থেকে আসছে সেটা আমাদের ধরতেই হবে। আমরা দুজনে ছুটলাম, শিকার মহল পর্যন্ত সেটার কোনো সন্ধান পেলাম না। শিকার মহলের উঁচু পাঁচিলটা আমরা কোনো রকমে টপকালাম। পাঁচিল টপকে কিছুটা যেতেই আমাদের সামনে পড়ল ভাগীরথীর একটি শাখা, সেটা স্রোতযুক্তভাবে চলে গিয়েছে অনেক দূর। সেই নদীটির পাড়ে একটা জীর্ণ অনেক পুরনো কুঁড়ে ঘর, আওয়াজটা আসছে সেই জায়গাটা থেকেই। সেই কুঁড়ে ঘরের কাছে গিয়ে দেখলাম সেটার পিছনে আবার রয়েছে একটি একতলা পাকা বাড়ি। আশ্চর্য হয়ে গেলাম, এই জায়গায় এরকম পাকা বাড়ি কে নির্মাণ করেছে? বাড়ির ভাঙা গেট দিয়ে ভেতরে ঢুকতেই একটা কেউটে সাপ ফোঁস ফোঁস করে আমাদের সামনে দিয়ে চলে গেল। বাড়ির ভেতরে মোট দুটি ঘর, প্রথম ঘরে কিচ্ছু নেই, মাটি চারদিকে ধুলো, আগাছা জন্মেছে। প্রথম ঘরটা দিয়েই দ্বিতীয় ঘরে যাবার রাস্তা রয়েছে। সেই ঘরটায় গিয়ে আমার চোখ কপালে উঠে গেল। ঘর কোথায়? এ যে এক হিন্দু মন্দির, চারিদিকে সিঁদুর, লাল সুতো, মালা এই সমস্ত কিছু পড়ে রয়েছে। আর ঘরটায় কি দম বন্ধ করা একটা উগ্র গন্ধ। ঘরের দুদিকে দুটো থাম, আর ঘরের শেষে দেওয়ালের গায়ে একটা পাথরের বেটঙ্ক বেদির উপরে বসানো রয়েছে শ্বেত পাথরের তৈরি মহাদেবের মূর্তি। ত্রিশূল হাতে জটাধারী শিব মুখে বিস্তীর্ণ হাসি নিয়ে বসে রয়েছেন, এমনকি তার গলার মালাগুলোও শ্বেত পাথরের। কিন্তু এখানে শিবের পুজো করত কে? শিবের মুখের হাসিটা বারবার আমার মনটাকে নিয়ে যাচ্ছে সেদিকেই। সেই হাসিটা দেখলে সত্যি মনের দুঃখ জ্বালা অনেক লাঘব হয়ে যায়। তার চারিধারে মাটিতে খুব কচি সবুজ ঘাস। সেই মূর্তির বেদিটার গায়ে হেলান দিয়ে এক মনে বাঁশি বাজাচ্ছে দলিল পাগলা। আমাদের দেখে সে স্তব্ধ হয়ে গেল। সোমকেশ ওর কাছে গিয়ে বলল, বাহ তুমি খুব সুন্দর বাঁশি বাজাও তো, তোমার বাঁশি বাজাতে বুঝি ভালো লাগে? সে বলল, তারপর আমার দিকে তাকিয়ে সে বলল, যে সুর তুলি বাঁশিতে তোমারই ভালোবাসিতে, অচেনা যেন কোনো কাব্য সন্ধ্যার মেঘে কান্নিস কোণে তোমারই শুধু ভাব্য। সোমকেশ বলল, বাহ তুমি দারুণ কবিতা বলো তো। আচ্ছা তুমি যে এই বনে বনে ঘুরে বেড়াও, এখানে কি তোমার কেউ আছে? দলিল পাগলা হঠাৎ কেঁদে উঠে বলল, আচ্ছা তোমাকে কি কেউ ইচ্ছে করে এখানে থাকতে বলেছে? তুমি কি এখানে কাউকে দেখেছো? এমন সময় একটা পাখির ডাক শুনে লোকটি, ওই ওই ওই দেখেছে, ওই দেখেছে, দেখেছে, দেখেছে বলে নাচতে নাচতে চলে গেল। সংকেশ দেখলাম গালে হাত দিয়ে কি একটা গভীরভাবে ভাবছে। আমি বললাম, লোকটা পাগল হলেও ওর ভালো প্রতিভা আছে। সংকেশ বলল, তাই নাকি? তা ও যে পাগল তুমি সেটা নিশ্চিতভাবে বলতে পারছো? এ কথার আবার কি মানে? অজিত, অজিত হতেই পারে পাগল সাজে ওটা অভিনয় করা হচ্ছে, কারণ পাগল সাজলে অনেকের চোখ এড়িয়ে এখানে থাকা যায়। হঠাৎ করে সেই শিবমূর্তির গলায় সেই শ্বেত পাথরের মালাগুলোর দিকে তাকিয়ে আমার চোখ আটকে গেল। সেই মালার মাঝখানের একটা রুদ্রাক্ষ সূর্যের আলোয় যেন অতিরিক্ত চকচক করছে। আমি সেটার কাছে গিয়ে সেটাতে হাত দিতেই চমকে উঠলাম। এ কি জিনিসটা, হীরে না? সংকেশকে বললাম, এদিকে দেখো, এটা কি হীরে? সে জিনিসটা হাতে নিয়ে নাড়াচাড়া করে বলল, বাবা, হীরের পরক দেখছি জহুরির আছে। ঠিকই ধরেছ অজিত, জিনিসটা হীরেই। কিন্তু সংকেশ, এখানে এই হীরে এলো কি করে? আর তাছাড়া ঘরের মধ্যে এমন মন্দিরই বা কে নির্মাণ করেছিল? সেটা জানি না, তবে একটা জিনিস শুনেছিলাম, নবাব সিরাজের মৃত্যুর পর মীরজাফরের পুত্র মিরন যখন নবাবের সম্পত্তি খতিয়ে দেখেছিলেন, তখন সব সম্পত্তির মধ্যে আলিবর্দী খায়ের সিরাজকে দেওয়া একটা মূল্যবান হীরে আর একটা সোনার বাজুবান কোথাও খুঁজে পাওয়া যায়নি। সন্দেহ হচ্ছে অজিত, এটাই সেই নিখোঁজ হয়ে যাওয়া হীরেটা নয় তো? হতেই পারে নবাবের কোনো হিন্দু সৈনিক বা দেওয়ান ওনার মৃত্যুর পর মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন, হয়তো হীরেটা এখানে লুকিয়ে রাখবার জন্যই। যাই হোক, সেটা আমাদের ভাবনার বিষয় না। কিন্তু তারপর ও ঝুঁকে ঘাসগুলো শুঁকছিল। আমি সবে বলতে যাচ্ছি, কি করছো? এমন সময় মাথার পিছনে প্রচণ্ড লাঠির আঘাত খেয়ে লুটিয়ে পড়লাম মাটিতে। চোখ বুজে আসলো, চারিধার কেমন অন্ধকার হয়ে গেল। কতক্ষণ জ্ঞান হারিয়েছিলাম বলতে পারবো না, কিন্তু জ্ঞান যখন একটু একটু ফিরল, তখন কিছুটা চোখ খুলে দেখলাম আমি সেই ঘরটার একটা থামে হাত পা বাঁধা অবস্থায় বন্দি, আর অন্য থামটায় একইভাবে অজ্ঞান অবস্থায় রয়েছে সংকেশ। সন্ধে হয়েছে, চারিদিকে নিকষ কালো অন্ধকার রাশি থাবা বসিয়েছে। সেই অন্ধকারেই ঘরের সামনে দেখলাম একজন মাথা থেকে পা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার হাতে একটা লাঠি জাতীয় জিনিস। আমি মাথার পেছনে লাঠির আঘাতের প্রচণ্ড যন্ত্রণায় আর চোখ খুলে রাখতে পারলাম না। তারপর কি হলো কে জানে। সংকেশের হাতের ধাক্কা খেয়ে চোখ খুললাম। অজিত, সে আমার, তুমি ঠিক আছো তো? আমি দেখলাম নদীর ধারে আমরা পড়ে রয়েছি। সংকেশ বসে বসে মাথার পেছনটা হাত বোলাচ্ছে। আমি উঠতে উঠতে বললাম, সংকেশ, সংকেশ, এটা কি হলো? আমরা এইখানে কি করে এলাম? আমাদের ওই ঘরে অজ্ঞান করে বেঁধে রাখা হয়েছিল, হয়তো আমাদের খুন করবারই চেষ্টা করা হয়েছে, কিন্তু সে জানে আমাদের মারলে বিপদ বাড়বে, তাই সে আমাদের প্রাণে মারেনি, ফেলে দিয়েছে এই নদীর ধারে। সংকেশ, যেন আমি না আচ্ছাভাবে একটা চাদর মুড়ি দেওয়া লোককে দেখেছি। এ বলো তো লোকটা? তা জানি না, কিন্তু সে যেই হোক, আমার মনে হয় সেই খুনি। সে চায় আমরা যেন তদন্তটা না করি। আমাদেরকে খুন না করার কারণ হলো আমরা বহিরাগত। আমাদেরকে মারলে যে এই কুসংস্কারেও ফাটল ধরবে অজিত। যাই হোক, এখানে থাকা আর সুরক্ষিত নয়, চলো আমরা ফিরি। আমরা দুর্বল শরীরে নদীর পার থেকে বনের মধ্যে আসলাম। মন্দিরের পাশে গিয়ে দেখলাম সেখানে একজোড়া চটি জুতো পড়ে রয়েছে। সংকেশ সেটাকে হাতে তুলে নিল। কিছুটা গিয়ে দেখি সেখানে বনের মধ্যে টর্চ হাতে দাঁড়িয়ে রয়েছেন ডাক্তার রাজন, ইন্সপেক্টর হাওলাদার, ডাক্তারের শ্বশুরমশাই এবং আরও দুজন পুলিশ। আমাদের দেখতে পেয়ে ওনারা ছুটে আসলেন। ডাক্তার রাজন বললেন, এ কি আপনারা কোথায় ছিলেন? কখন থেকে আপনাদের খুঁজছি, সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাড়িতে তো সবাই খুব চিন্তা করছে, আর আমরাও চিন্তা করছিলাম। আপনাদের কি হয়েছিল? আমি ঘটনাটা বলতে যাচ্ছিলাম, এমন সময় সোমকেশ আমায় হাত ছুঁয়ে ইশারা করলো। ও বলল, হ্যাঁ কিছু নয়, আসলে অনেকটা পথ চলে গিয়েছিলাম, তাই একটু পথ হারিয়েও ফেলেছিলাম, তাই একটু দেরি হলো। আমরা যখন বাড়ি এলাম তখন রাত 10টা বাজে। ভেবেছিলাম ঘটনাটা কাউকেই বলবো না, কিন্তু সত্যবতীর কাছ থেকে সেটা চেপে রাখা গেল না। প্রথমে ভেবেছিলাম সত্যবতী বলবে যে আর তদন্ত না করতে। সত্যি বলতে এই ঘটনার পর তদন্তের ইচ্ছেটা আমারও অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু সত্যবতীর সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। সে বলল, ওই খুনিকে তোমাদের ধরতেই হবে, তাকে না ধরে তোমরা বাড়ি ফিরবে না, আমায় কথা দাও। ওর সাহস দেখে আমারও মনটা সাহসে ভরে উঠল। সোমকেশ বলল, কথা দিলাম, এর বিহিত না করে আমি ছাড়ব না। পরের দিন সকালে ঘরে বসে রয়েছি, বাইরে একটা অচেনা গলার আওয়াজ পেয়ে আমি আর সোমকেশ দুজনেই বাইরে এলাম। এসে দেখি একজন শার্ট প্যান্ট পরা ভদ্রলোক ডাক্তারের সাথে কথা বলছেন। আমরা কাছে যেতে তিনি বললেন, সোমকেশবাবু, ইনি হচ্ছেন ডাক্তার রামানুজ ঝা, এই গায়ে বাড়ি, উনি কলকাতা চিকিৎসা করতেন, এখন এখানকার একটা হাসপাতালে কাজ করছেন, আমার বন্ধু, আর ইনি হলেন আমার বন্ধু সত্যান্বেষী সোমকেশ বক্সি। সোমকেশ নমস্কার করে বলল, নমস্কার, আপনি কলকাতায় থাকতেন? লোকটি বললেন, আগে হ্যাঁ সোমকেশবাবু। ডাক্তার রাজন বললেন, দেখুন না সোমকেশবাবু, একে তো আমার বিয়েতে আসেনি আর তারপর বলছে এসেই চলে যাব। লোকটি বললেন, কিছু মনে করো না ভায়া, আসলে হাসপাতালে ওষুধ লাগবে, তাই আমি কলকাতা যাচ্ছি, দুদিনের মধ্যেই আশা করি ওষুধ নিয়ে ফিরে আসব, তখন নয় তোমার বাড়িতে একদিন থেকে যাব, কেমন? আমাকে আজ এক্ষুনি বেরোতে হবে। সোমকেশ বলল, আপনি কলকাতায় যাচ্ছেন, দু একদিনের মধ্যেই ফিরে আসবেন তো? হ্যাঁ, কেন বলুন তো। বেশ, তাহলে আমায় একটু সাহায্য করতে পারবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কী সাহায্য বলুন। আমাকে কিছু তথ্য আর একটা দুটো জিনিস জোগাড় করে দিতে হবে কলকাতা থেকে। সোমকেশ রামানুজবাবুর সঙ্গে আলাদা করে কথা বলল। কিছুক্ষণ পর তিনি চলে গেলে আমি আর সোমকেশ থানায় গেলাম। থানায় গিয়ে ইন্সপেক্টর হাওলাদারের সাথে কিছুক্ষণ আলোচনা চলল এ নিয়ে। সোমকেশ বলল, দেখুন, আমাদের কাছে এই মুহূর্তে প্রশ্ন তিনটে। এক, খুনি বিগত দিনে বাচ্চা আর বুড়োদের মারছে কেন? দুই, খুনি যে অস্ত্রটা দিয়ে লাশ কাটে সেটা কি এবং কোথায়? তার কাল রাত্রে আমরা একজন চাদর মোড়া ব্যক্তিকে দেখেছিলাম, সেই ব্যক্তিটিকে। ইন্সপেক্টর বললেন, দেখুন সোমকেশবাবু, আমার সন্দেহ দুজনের ওপর, সেটা বলি আগে আপনাকে। এক হচ্ছে এখানকার একজন স্কুল শিক্ষক প্রেমচাঁদ দুলুই, তিনি নাকি আজ থেকে 5 বছর আগে সেই ঘটনার সূত্রপাতের সময় সেই জায়গা নিয়ে পড়াশোনা করবার জন্য সেই জায়গায় 1 মাস ছিলেন। লোকটিকে কিন্তু আমার তেমন ভালো লাগে না। আরেকজন হচ্ছে এই গ্রামের প্রধান শ্রী অরবিন্দ ঘোষাল, উনি 2 বছর আগে নির্বাচনে গ্রামের প্রধান হয়েছেন, তা এই 2 বছরই হঠাৎ করে তার ধনরাশি একেবারে ফুলে ফেঁপে উঠেছে। আগে তিনি লোকের জমিতে কেবল চাষ করে খেতেন। সোমকেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে উঠল, বেশ চলুন তাহলে সেই দুজনকেই জেরা করে আসি। ইন্সপেক্টর থতমত খেয়ে বললেন, মানে এক্ষুনি যাবেন নাকি, কোনো কথাবার্তা ছাড়াই? না মানে অরবিন্দ ঘোষাল কিন্তু এ গ্রামের প্রধান। উফ, আপনি চলুন তো মশাই, কিচ্ছু হবে না, আমি আছি তো, ভয় কিসের, চলুন। আমরা প্রথমে গেলাম শিক্ষক প্রেমচাঁদ দলুয়ের বাড়ি। মাটির একচালা ঘরে খুব দৈন্য নিয়েই থাকেন। রোগা লম্বা চেহারা, ধবধবে ফর্সা রং, কিন্তু লোকটির গলা মেইলি ধরনের। সোমকেশ ওনার পাশে বসে বলল, দেখুন প্রেমচাঁদবাবু, আমি মনে করি ডুবাই যে লাশগুলো পাওয়া যায় সেটা কারোর ইচ্ছাকৃত ঘটনা, আর যদি কেউ সত্যিই এতগুলো খুন করে থাকে তাহলে তার শাস্তি হওয়াটাই বাঞ্ছনীয়। আপনিও কি তাই মনে করেন? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে আপনাকে কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দিন। আচ্ছা বলুন। আপনি 5 বছর আগে সে জঙ্গলে 1 মাস ছিলেন, কেন বলুন তো? আসলে আমি পলাশির যুদ্ধের অজানা কথা নিয়ে একটা বই লিখতে চেয়েছিলাম, তাই। আপনি সেখানে সন্দেহজনক কাউকে দেখেছিলেন? না। আচ্ছা আপনি আপনি ওখানে থাকবার সময় কি অদ্ভুত কিছু গন্ধ পেতেন? না তো। আপনার সাথে কি অন্য কেউ ছিল? না আমি একাই গিয়েছিলাম। বেশ ঠিক আছে, ধন্যবাদ, পরে দরকার হলে আবার আসবো। নমস্কার। শিক্ষকের ঘর থেকে বেরিয়ে আমরা গেলাম প্রধানের বাড়িতে। বিশাল দোতলা ঘর, ঘরের পাশের মাঠটাতে 3টে বড় লরি দাঁড় করানো রয়েছে। উনি নাকি আবার বালির ব্যবসাও করেন। আমরা ওনার ঘরে ঢুকলাম। ঘরের বারান্দায় কাঠের তক্তপোশের উপর বসে খালি গায়ে তেল মালিশ করাচ্ছেন অরবিন্দ ঘোষাল। বাড়ির চারিধারে দাঁড়িয়ে লাঠি হাতে করে অনেকগুলো লোক। আমাদের দেখে তিনি বললেন, এ কি পুলিশ, তুমি এখানে কি চাও কি? ইন্সপেক্টর হাওলাদার বললেন, ইয়ে না মানে ইয়ে আমি কি চাইবো, আসলে ইয়ে ইনি ইনি হচ্ছেন কি জানো সোমকেশ বক্সি গোয়েন্দা, উনি আপনার সাথে কথা বলতে চান। এই সোমকেশ বাবু আপনি কথা বলুন, বুঝলেন, আমি বাইরে যাই। হ্যাঁ সোমকেশ বলল, দাঁড়ান, কোথাও যেতে হবে না আপনাকে। তারপর অরবিন্দ ঘোষালের দিকে ঘুরে ও বলল, আসলে গোয়েন্দা শব্দটা আমার ঠিক পোষায় না, নিজেকে আমি সত্যান্বেষী বলতেই পছন্দ করি, সত্যের অন্বেষণ করাটাই আমার কাজ, তা আপনি সত্য বলবেন তো? অরবিন্দ ঘোষাল বাঁকা চোখে সোমকেশের দিকে তাকালো। সোমকেশ বলে চলল, প্রতি মাসের শনিবারে যে কাটা লাশগুলো ভেসে ওঠে সেই লাশের অঙ্গ নিয়ে যে ব্যবসা চলছে তা তো আপনি নিশ্চয়ই জানেন, কি আর আপনি সেই ব্যবসার সাথে যুক্ত আছেন কি না সেটা সোজাসুজি বলে ফেলুন। আমি তো ওর কথায় অবাক হলাম, সেই সাথে অবাক হলেন ইন্সপেক্টরও। অরবিন্দ ঘোষাল হেসে বললেন, গোয়েন্দা আমার বাড়িতে এসে তুমি আমাকেই চোখ রাঙাচ্ছ, আমাকে জেরা টেরা করে কোনো লাভ নেই, আমি কিচ্ছু বলবো না, চলে যাও এখান থেকে নাহলে কিন্তু মারা পড়বে। ওই যে লোকগুলোকে দেখছো এরা সবাই কিন্তু কুস্তি করে। ইন্সপেক্টর বললেন, এই বলে সোমকেশকে তিনি টানতে টানতে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় ও ইন্সপেক্টরের কোমর থেকে রিভলভারটা খুলে নিয়ে মাথায় ঠেকালো অরবিন্দ ঘোষালের। আমি এক হাত লাফিয়ে উঠলাম। তারপর ও বলল, অরবিন্দ মশাই, আপনার এই পালোয়ানদের হাতে যতই লাঠি থাকুক না কেন, এই বন্দুকের একটা গুলি মুহূর্তে আপনার ব্রহ্ম তালু উড়িয়ে দিতে পারে, তাই আমি যা যা জানতে চাইছি চুপচাপ বলুন। তিনি ঢোক গিলে বললেন, কি বলবো? আপনি এই ব্যাপারে কি জানেন? কিছুই না, বছর খানেক আগে ওই প্রশাসনের কাছ থেকে এই ব্যাপারে তদন্ত করার জন্য ওই 1,000-3,000 টাকা মতন আসে, ওই টাকাই আমি শুধু পকেটে ঢুকিয়েছি। তাছাড়া দলিল পাগলা বলে একজন এই গ্রামে থাকে, সে একবার আমার কাছে এসেছিল এ ব্যাপারে কিছু জানাতে, কিন্তু আমি ওকে পাগলা বলে তাড়িয়ে দিই, আপনি ওকে জিজ্ঞাসা করতে পারেন। আমরা ওনার বাড়ি ছেড়ে দলিল পাগলাকে খুঁজতে পলাশির যুদ্ধক্ষেত্রের দিকে চললাম। গাড়িতে যেতে যেতে ইন্সপেক্টর হাওলাদার বললেন, আপনি তো সাংঘাতিক লোক মশাই, হুট করে একেবারে প্রধানের মাথায় বন্দুক ঠেকিয়ে বসলেন। সোমকেশ বলল, কি করব ইন্সপেক্টর সাহেব, স্বভাবটাই যে ওরকম হয়ে গিয়েছে। আমরা সেখানে গিয়ে দলিল পাগলাকে খুঁজতে খুঁজতে বনের মধ্যে একটা জায়গায় দলিল পাগলার গলা কাটা লাশ পেলাম। তার মুখ দিয়ে রক্ত পড়াচ্ছে, বুকে আর পেটে কেউ বার বার ধারালো কিছু ঢুকিয়েছে। নৃশংস এই খুনির মানসিকতা। সংকেশ বলল, তার মানে দলিল পাগলা এই ব্যাপারে কিছু জানতো। আমরা যে কাল দলিল পাগলার সাথে কথা বলেছি সেটা খুনি দেখেছে। খুনি জানতো আমরা তাকে জিজ্ঞাসা করতে আসব, তাই সে ওকে পথ থেকে সরিয়ে দিয়েছে। কালই যদি ওর থেকে আমরা সবটা জেনে নিতাম, তবে খুনি যেই হোক না কেন, হাতের নাগালে পেলে আমি তাকে ছাড়ব না। এইসব দেখে আমার মাথা ঝিমঝিম করছিল। আমরা বাড়ি চলে এলাম। পরদিন ভোরে আমরা সবাই হাঁটতে বেরোলাম। সূর্যোদয়ের হলুদ আভায় যেন চারিদিকে সোনার মড়ক লেগেছে সুখ আস্তরণে ঘেরা এই কীর্তন মুখরিত গ্রামটি। একদিন হঠাৎ কোনো দেবতা নৌকো নিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়লেন, তারপর বিশ্রাম নেওয়ার জন্য চারিদিকে চাইতে লাগলেন, কিন্তু চারিদিকে শুধুই ধু ধু প্রান্তর। তখন তিনি সৃষ্টি করলেন এই সুমধুর গ্রামটি। এই অঞ্চলটি এরূপ অবাস্তব স্বপ্নরাজ্যের মতোই। ডাক্তার রাজন বললেন, চলুন আমরা ফরিদতলা গ্রামে যাই, সেখানে সেনাপতি মীর মদনের সমাধি রয়েছে, আপনাদের দেখিয়ে নিয়ে আসি। আমরা ফরিদতলায় চললাম। সেখানে একটা জঙ্গলে ঘেরা জায়গার মধ্যে রয়েছে পাশাপাশি দুটি কবর, একটি সেনাপতি মীর মদনের আর অপরটি ফরিদ শাহের। দুটি কবর পাঁচিল দিয়ে আলাদা করা। সমাধির চারিদিকে হলুদ ফুল পড়ে রয়েছে মাটিতে। সমাধিটা দেখে আমার কেমন যেন একটা টান অনুভব হলো। সমাধির সামনে মীর মদনের জন্ম তারিখ মৃত্যু তারিখ লেখা। আমি বললাম, তোমরা বরং ওদিকটায় ঘুরে এসো, আমি এখানে একটু একা থাকি। সবাই চলে গেলে আমি মীর মদনের সমাধির দরজা খুলে সেটার পাশে গিয়ে বসলাম। সমাধির উপর মাথা ঠেকালাম। প্রণাম হে বীর, তুমি একজন সত্যিকারের মানুষ। যখন নবাবের চারিদিকে বিশ্বাসঘাতকতার কালো ছায়া ছেয়েছিল, বিপদের সময় সবাই যখন নবাবকে ঠকিয়ে ছেড়ে চলে গিয়েছিল, তখন তুমি একাই বীরের মতো ওনার পাশে থেকে লড়াই করে গিয়েছ, ত্যাগ করেছ নিজের প্রাণ। তোমার মতো মানুষই আজ দরকার, তুমি পূজনীয়। সাথে সাথে চারিধারের প্রকৃতি দেখে কেমন অদ্ভুত মনে হলো। আজও হয়তো বীর মীর মদনের আত্মা সমাধির চারিধারে ঘুরে বেড়াচ্ছে, সে হয়তো দেখছে আমায়। যদি এই সমাধির উপরেই এখন মৃত্যু হয় তা হোক না, কি হবে আবার ওই ব্যস্ত কলকাতায় ফিরে, কি হবে নাম সংসার সুখে। তার চেয়ে এই বনে ঘেরা নির্জন সমাধির মধ্যেই কেটে যাক না চিরটা কাল। বনের গাছগুলো অবোধ সুরে গান শোনাবে, বর্ষায় ভাগীরথীর জল দুপুল ছাপিয়ে ধুয়ে দেবে সমাধির কলঙ্ককে। শীতে পিঁপড়ের দল বাসা বেঁধে প্রমাণ করে দেবে যে এ সমাধি প্রাণহীন নয়। এসবের কাছে পৃথিবীর সমস্ত সুখ তুচ্ছ তুচ্ছ। আমি চোখ বুঝলাম সেখানে। খানিক পর সোমকেশের ডাকে আমায় ফিরে আসতে হলো। সন্ধেবেলায় সোমকেশ সেই দিন রাত্রে শিবমূর্তির কাছে পাওয়া অপরাধীর সেই চটি দুটোকে নিয়ে অনেকক্ষণ দেখল। আমি বললাম, কি হলো, ও দুটো দেখে কি কিছু বুঝতে পারলে? বুঝতে কি পারলাম, বুঝতে কিছুই তেমন পারিনি, কিন্তু কিন্তু জুতোটা 8 নম্বরের, তার মানে জুতোর মালিকের উচ্চতা প্রায় 5 ফুট 9 ইঞ্চি মতো। পায়ের পাঞ্জা মোটা আর জুতোর তলায় পানা লেগে আছে, তার মানে লোকটা সেই ডোবাটার কাছেই গিয়েছিল। বাঁ পায়ের জুতোর শুকতলাটা ক্ষয়ে গিয়েছে, তার মানে। এমন সময় ভ্রমরা চা নিয়ে এলো। আমরা চায়ে চুমুক দিয়ে অন্য আলোচনায় চলে গেলাম। তার পরের দিন সকালে এমন একটা ঘটনা ঘটল যা তদন্তের গতিপথ সম্পূর্ণ ঘুরিয়ে দিল। সোমকেশও সেই ঘটনায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সকালের প্রাতরাশ শেষ করে বারান্দায় বসে রয়েছি, এমন সময় একজন ছুটে এসে খবর দিল যে দীপ্তচরণবাবু, মানে ডাক্তারের শ্বশুরমশাই, নাকি ঘরের মধ্যে তার ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে, তিনি গলায় দড়ি দিয়েছেন। খবরটা শুনে ভ্রমরা মাটিতে লুটিয়ে পড়ল। আমরা এক মুহূর্তও দেরি না করে ছুটে গেলাম ওনাদের বাড়িতে। গিয়ে দেখি ওনার ঘরের উপরে ছাউনির একটা বাঁশে একটা কাপড় টাঙানো, আর তাতেই ঝুলছে দীপ্তচরণবাবুর মৃত শরীরটা। সেটা দেখে ভ্রমরা বিলাপ করে করে অজ্ঞান হয়ে গেল। আমরা ওনার দেহ ধরে নিচে মাটিতে নামিয়ে রাখলাম। ওনার একটা হাতে দেখলাম একটা চোটের চিহ্ন রয়েছে। ওনার ভাই গোষ্ঠচরণবাবু বললেন, আর কতজনকে হারাবো, এসব দেখার আগে ভগবান তুমি আমায় তুলে নিলে না কেন? এই বলে তিনি বুক চাপড়াতে লাগলেন। ওনার দেহ দাহ করতে গিয়ে দুপুর হয়ে গেল। কিন্তু ঘটনা যে একটা নয়, আরও একটা জিনিস ঘটেছে। দীপ্তচরণবাবুর মৃত্যুর সাথে সাথে আজ সকাল থেকে ওনার ছোট মেয়ে কনকলতা নিখোঁজ হয়ে গিয়েছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাক্তার রাজন আর ভ্রমরা সেখানেই রয়ে গেল। আমরা বাড়ি ফিরে এলাম। এতগুলো ঘটনা ঘটার ফলে আমার মাথায় সব কিছুই গুলিয়ে যাচ্ছিল। ডোবা থেকে কাটা লাশ ভেসে ওঠা, মানবঙ্গ নিয়ে ব্যবসা, নদীর ধারে সেই শিব মন্দির, আমাদের খুন করবার চেষ্টা, দলিল পাগলার খুন, দীপ্তচরণবাবুর আত্মহত্যা, কনকলতার উধাও হয়ে যাওয়া, এই সব মিলিয়ে আমার মাথা ঘেঁটে গিয়ে একাকার হয়ে গেল। কিছুই যখন বুঝতে পারলাম না, তখন সোমকেশকে বললাম, ধুর ছাড়ো তো, এই কেসটা তুমি ছাড়ো, কিছুই বোঝা যাচ্ছে না। আর দেশে থেকে খালি খুন, মৃত্যু আর রহস্য, আমার আর ভালো লাগছে না। একবার ধরলে যে ছাড়া মুশকিল অজিত, এ তো সেই পীড়িতের আঠারি মতো, ধরলে আর ছাড়া যায় না। রসিকতা ছাড়ো সোমকেশ। আচ্ছা, তোমার কি মনে হয় দীপ্তচরণবাবু আত্মহত্যা করলেন কেন? এটা যে আত্মহত্যা সে ব্যাপারে তুমি নিশ্চিত হলে কিভাবে? ওনার হাতের আঘাতের চিহ্নটা দেখনি? হয়তো কেউ খুন করে আত্মহত্যার নাম দিয়ে ওনাকে ঝুলিয়ে দিয়েছে। আমার কি মনে হয় জানো, হয়তো খুনির নজর ওনার ছোট মেয়ের দিকে পড়েছিল, কিন্তু উনি খুনিকে দেখতে পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন, তাই খুনি ওনাকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চায়। আমরা জানি যে খুনি কয়েকদিন ধরে শুধু অল্প বয়সীদেরই খুন করছে, আর তাই সে হয়তো কনকলতাকে নিয়ে গেছে, কিন্তু এটা সম্পূর্ণ সত্যি নাও হতে পারে। তার মানে কনকলতাও কি? হতেই পারে, কিন্তু আপাতত আমি শুধু আন্দাজি করছি। আমার কিছু জিনিস মিলছে না, ঠিকঠাকভাবে সব সাজাতে হবে বুঝলে। অজিত, তুমি একটু বাইরে যাবে, আমায় একটু একা ভাবতে হবে। আমি বাইরে চলে গেলাম। যতক্ষণ না ও এটা ভেবে বার করছে, আমি বা সত্যবতী কেউ ভেতরে ঢুকতে পারবো না। দুপুরে কিছু না খেয়ে সারা দুপুর, বিকেল ও ঘর বন্ধ করেই বসে রইল। কি যে ভাবলো ওই জানে। সন্ধে সাতটায় ডাক্তার রামানুজ কলকাতা থেকে ওষুধ নিয়ে ফিরে আমাদের কাছে এলেন। ঘরে ঢুকে সোমকেশের সাথে কিছুক্ষণ কথা বলে তারপর উনি আবার বেরিয়ে গেলেন। উনি আসবার সময় কিছু কাগজ হাতে করে নিয়ে এসেছিলেন, কিন্তু ফিরে গেলেন খালি হাতেই। তাহলে কি তিনি কাগজগুলো নিয়ে এসেছিলেন সোমকেশের জন্য? প্রায় একটা ঘন্টা পরে সোমকেশ ঘরের দরজা খুলে বেরিয়ে এলেন। এসে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, অজিত, খুনি কে তা বার করে ফেলেছি। সত্যি লোকটা এত কাছে থেকে প্রতিনিয়ত আমাদের ধাপ্পা দিয়ে গেছে, আর আমরা বুঝতেও পারিনি। আমি বললাম, মানে কে লোকটা, কে খুনি? তার লোকটাকে হাতে নাতে ধরবো, তুমি ভাবো, বুদ্ধি লাগাও সে কে হতে পারে, কেমন? বেশ, তার মানে কালই এর সমাপ্তি ঘটছে, তাই তো? কালই সমস্ত রহস্যের জট খুলবে। হ্যাঁ, যাক ওসব বাদ দাও, আজ একটু কচি পাঠার ঝোল খেতে ইচ্ছে করছে। হে, মনটা অনেকদিন পর বেশ ফুরফুরে হয়েছে। তুমি কি গো, তোমার কোনো একটা ইয়ে নেই? এদিকে এত কিছু হয়ে যাচ্ছে, কোনো কিছু মাথায় আসছে না, এরকম একটা পরিস্থিতি আর তোমার এখন পাঁঠার ঝোল খাওয়ার স্বাদ হচ্ছে? যা বাবা, হলে আমি আর কি করতে পারি বলো অজিত? হ্যাঁ, ও অপরাধী বারুক, কত বাড়তে পারে বারুক, কাল তার সব বারণ তো ঘুচিয়ে দেব। কথায় বলে না, রাখে হরি মারে কে। সেই রাত্রে সমস্ত কিছু ভেবে ভেবে আমার ঘুম হলো না, চোখ খোলাই রইল। ভাবলাম লোকটি কে হতে পারে, সংকেশ কার কথা বলছে। সে বলল লোকটি নাকি আমাদের পরিচিত, কাছের। চেনা বলতে তো অনেকেই আছে, যেমন ডাক্তার রাজন, ইন্সপেক্টর হাওলাদার, ডাক্তার রামানুজ, শিক্ষক অরবিন্দ ঘোষাল। এদের মধ্যে কেউ কি এত নৃশংস হতে পারে? এতদিন সোমকেশের সাথে নানা কেসে থেকে দেখেছি যে যাদের উপর বেশি সন্দেহ হয় তারাই নিরপরাধ হয়, আর যাদেরকে দেখে মনে হয় না খুনি বলে তারাই কালপিট হয়ে দাঁড়ায়। তাই আমার ধারণাগুলো আরও বিভ্রান্ত হয়ে যাচ্ছিল। এইসব নিয়ে ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেল বুঝতেও পারলাম না। সকাল হতেই সোমকেশ ধুতি পাঞ্জাবি পরে তৈরি হয়ে বলল, চলো অজিত, বেরোবো। আমি বললাম, কোথায় যাব? ওহে, আজই তো সব উদ্ধার করার পালা, তাছাড়া একটু বাজিয়ে দেখবো না, চলো। আমরা যাবার পথে ডাক্তার রাজনকে ওনার শ্বশুর বাড়ি থেকে তুলে নিলাম। তারপর আমরা গেলাম থানায়। সোমকেশ বলল, ইন্সপেক্টর, আপনাদের কয়েকজনকে নিয়ে চলুন আমার সাথে। তিনি বললেন, কোথায় সোমকেশ বাবু? ও বলল, ক্ষমা চাইতে। আহা, চলুন না। আমরা পুলিশের গাড়ি করে এসে পৌঁছলাম অরবিন্দ ঘোষালের বাড়িতে। সোমকেশ বলল, আপনারা গাড়িতেই থাকুন, আমার ইশারা পেলে তবেই আমার কাছে আসবেন। অজিত, চলো। আমি আর সোমকেশ অরবিন্দ ঘোষালের বাড়ির দিকে গেলাম। আমি বললাম, তোমার মতলবটা কি বলো তো? সে বলল, সবুরে মেওয়া ফলে অজিত, ধৈর্য ধরো, ধৈর্য, সব দেখতে পাবে। আমরা ওনার বাড়ির ভেতর গেলাম। লোকটা বারান্দায় বসে খাতায় কী সব লিখছিল। আমাদের দেখতে পেয়ে তিনি বললেন, এ কি তোমরা? ওনার লোকগুলো যেন সতর্ক হয়ে গেল। সোমকেশ বলল, আসলে আমি ক্ষমা চাইতে এসেছি, সেদিনের জন্য আমায় ক্ষমা করুন। আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। কি, সোমকেশ ক্ষমা চাইছে, তাও আবার এই রকম একটা বাজে লোকের কাছে? সে আবার বলল, আসলে সেদিন যে আমার কি হয়েছিল কে জানে, পরে ভাবলাম আপনি আমার গুরুজন, বয়সেও অনেক বড়, আপনার মাথায় বন্দুক ঠেকানোটা আমার ভারী অন্যায় হয়েছে। অরবিন্দ ঘোষাল বললেন, যাক, তোমার যে সুমতি হয়েছে তাই দেখেই খুশি হলাম গোয়েন্দা, দিলাম, শিশু ভেবে তোমাদের ক্ষমা করে দিলাম, যাও। ধন্যবাদ, ধন্যবাদ। বলছি, একটা আবদার করতে পারি আপনার কাছে? কি? আসলে আপনার বাড়ির নকশাটা খুব সুন্দর, আমিও এরকমই একটা বাড়ি বানাবো ভাবছি, তাই আপনার বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখতে চাই, মানে আপনার লোকেরা যদি বাধা না দেয় তো। আরে, এতে আবার বলার কি আছে, তোমার যা দেখতে ইচ্ছে হয় দেখো, ওরা কিছু বলবে না। বেশ, ধন্যবাদ, তার মানে আপনি আমাকে ক্ষমা করতে পেরেছেন। আমরা ওনার ঘর থেকে বেরিয়ে পাশের মাঠটায় গেলাম। সোমকেশের ইশারা পেয়ে ডাক্তার রাজন, ইন্সপেক্টর হাওলাদার এবং অন্যান্য পুলিশেরাও সেখানে এলো। সোমকেশ বলল, ইন্সপেক্টর বাবু, লরিগুলোকে তল্লাশি করুন। আমরা ধীরে ধীরে প্রথম লরিটা খুললাম, সেটাতে শুধুই বালি। তারপরের লরিটায় কিছুই নেই, পুরো ফাঁকা। কিন্তু তিন নম্বর লরিটা খুলতেই দেখা গেল লরিতে বড় বড় বরফের চাইন, আর তার ভেতর রয়েছে পেটি ভর্তি মাছ। ইন্সপেক্টর হাওলাদার বললেন, এ কি ঘোষালবাবু আবার মাছের ব্যবসা করেন নাকি? সেই বরফের চাই আর মাছগুলো সরাতেই লরির ঠিক মাছ বরাবর বরফে ঢাকা একটা থার্মোকলের বড় বাক্স পাওয়া গেল। সেটার ভেতর আবার পুরো বরফ দেওয়া। বরফ যাতে তাড়াতাড়ি না গলে যায় তাই আবার তাতে কাঠের ভুষিও দেওয়া রয়েছে। বরফগুলো সরাতেই আমার হাড় হিম হয়ে গেল। বরফের নিচে একটা কাঁচের বয়ামে রাখা রয়েছে রক্তমাখা একটা মানুষের যকৃৎ। সেটা দেখে আমার বমি উঠে আসলো। সেটা হাতে নিয়ে সোমকেশ বলল, জানতাম ইন্সপেক্টর সাহেব, এই নিন গুপ্তধন। এই বলে জিনিসটা পুলিশের গাড়িতে রেখে আমরা সবাই অরবিন্দ ঘোষালের বাড়িতে ঢুকলাম। আমাদের একসাথে দেখে অরবিন্দবাবু একটু অবাক হলেন, তারপর বললেন, এ কি পুলিশ তোমরা? গোয়েন্দা, তোমার বাড়ি দেখা হয়ে গেছে? সোমকেশ বলল, আগে হ্যাঁ, আপনার জন্য একটা উপহারও এনেছি ইন্সপেক্টর সাহেব। ইন্সপেক্টর হাওলাদার একটা হাতকড়া পরিয়ে দিলেন অরবিন্দ ঘোষালের হাতে। অরবিন্দবাবু রেগে উঠে বললেন, এসবের মানে কি? সোমকেশ বলল, মাছের লরি করে মানুষের অঙ্গ পাচারের ব্যবসা করছেন, আর লুকানো যাবে না মশাই। আমরা জিনিসটা আপনার লরি থেকেই পেয়েছি, নিন নিন, এবার সত্যিটা বলে ফেলুন, নাহলে আপনার শাস্তি কিন্তু আরো দ্বিগুণ হতে পারে। সাহসী অরবিন্দ ঘোষাল ভয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, বিশ্বাস করো, কে এসব করে, কেন করে, আমি সত্যি জানি না। আমায় আপনারা গ্রেপ্তার করবেন না, গায়ে তাহলে আমার সম্মান বলে আর কিচ্ছু থাকবে না। ওই কেউ একজন প্রতি সপ্তাহে আমার বাড়ির ডাক বাক্সে ওই শুধু 10,000 টাকা আর জিনিসটা রেখে যায়, কিন্তু কিন্তু আমি তাকে কোনোদিনও দেখিনি, বিশ্বাস করুন। আর আর একটা কাগজে সেই জিনিসটা কোথায় দিয়ে আসতে হবে, ওই ঠিকানাটা আর আর জিনিসটা কিভাবে রাখতে হবে সবে সেটা লিখে, আর আর কাগজটা ওই ডাকবাক্সের পাশে ফেলে দিয়ে যায়। আমি প্রথমে জিনিসটা করতে চাইনি, কিন্তু কিন্তু পরে যখন ভাবলাম এতগুলো টাকা পাচ্ছি, আর আর তাছাড়া আমার তো ওটা শুধু দিয়েই আসতে হবে, তখন আমি রাজি হয়ে গেলাম। আর আর আমার আগের প্রধানও এই কাজ করত। আপনি কোন ঠিকানায় এটা দিয়ে আসতেন? একটা একটা রাস্তার ঠিকানা লেখা থাকতো, সেই রাস্তায় আমরা গাড়ি দাঁড় করিয়ে চলে আসতাম। একদিন পর গিয়ে দেখতাম ও সেই জিনিসটা নেই, তখন আবার গাড়ি নিয়ে ফেরত চলে আসতাম। সেই ঠিকানা লেখা কাগজগুলো কই? ওনার একজন লোক গিয়ে সেই কাগজগুলো এনে দিল। কাগজে তেমন কিছুই লেখা নেই, শুধু ঠিকানা, কত বরফ দিতে হবে আর জিনিসটা কোথায় রাখতে হবে, এইসব লেখা। সেটা দেখে সোমকেশ বলল, ঠিক আছে ইন্সপেক্টর, আপনি ওনাকে নিয়ে যান, আর রাত্রিবেলা আমাদের বাড়িতে আসবেন, দরকার আছে। ইন্সপেক্টর হাওলাদার ওনাকে নিয়ে গেল। আমি, সোমকেশ আর ডাক্তার রাজন আমাদের গাড়িতে উঠলাম। সোমকেশ বলল, ডাক্তার, তোমাদের এখানে ভালো কামার কে আছে বলো তো, যে ভালো ছুরি কাটারি এসব বানাতে পারে? কামার বলতে একটা ছেলে বানায় আমাদের পাশের গ্রামে, ওই কি যেন নাম তার, হ্যাঁ অটল। বেশ, তার কাছেই চলো। আমরা সেই ছেলেটির বাড়ি এসে উপস্থিত হলাম। ছেলেটা তার বাড়ির উঠোনেই বাঁশ আর খড় দিয়ে ঘিরে একটা দোকান মতো তৈরি করেছে। আমাদের দেখে ছেলেটি বলল, হ্যাঁ কি লাগবে বলেন। সোমকেশ বলল, ভালো ছুরি আর কাটারি দেখাতে পারো? ছেলেটি ঘরের ভেতর থেকে একটা বস্তায় করে অনেক ছুরি কাটারি নিয়ে এসে আমাদের সামনে রাখল। সোমকেশ সেগুলো দেখতে দেখতে বলল, বাহ খুব ধারালো তো এগুলো, তা তোমার বিক্রি বাট্টা কেমন হয়? আগে ভালোই। আচ্ছা, তোমার নাম তো অটল, তাই তো? তো অটল, কেউ কি এর চেয়েও ধারালো কিছু তোমাকে দিয়ে বানিয়ে নিয়েছিল? খুবই নিপুণ কিছু। সে তো কত লোকে কত কিছু বানাতে দেয়, কেন বলেন তো? না এমনি। এমন সময় দেখলাম ঘরের দরজার আড়ালে কার একটা যেন ছায়া পড়ল। তারপরেই দেখলাম দুজোড়া চোখ দরজার আড়াল থেকে আমাদের দেখে আবার সরে গেল। মনে হলো সেটা কোনো মহিলা ছিল। ফেরবার সময় গাড়িতে আমি সোমকেশকে ব্যাপারটা বললাম। ও বলল ও দেখেছে সেটা। সোমকেশ ডাক্তারকে বলল, চলো ডাক্তার, তোমার শ্বশুর বাড়ি যাব, তোমার স্ত্রীকে কিছু জিজ্ঞেস করার আছে। আমার স্ত্রীকে? কিন্তু কেন? কেন, তোমার স্ত্রীকে কি কয়েকটা জিনিস আমি জিজ্ঞাসা করতে পারি না? হ্যাঁ নিশ্চয়ই, সে আপনি একটা কেন, ওকে 100,000টা প্রশ্ন করতে পারেন, কিন্তু কি হয়েছেটা কি? ধৈর্য ধরো ডাক্তার, সময় এলে সব জানতে পারবে। ডাক্তারের শ্বশুর বাড়ি গিয়ে সোমকেশ ওনার বউকে জেরা করতে বসল। ও প্রথমেই বলল, ডাক্তার অজিত, তোমরা বাইরে যাও। আমরা বাইরে চলে এলাম। সোমকেশ যে আমার মাথায় ডাক্তার রাজনের প্রতি সন্দেহটা ঢুকিয়েছিল তার দরুন দিলখোলা হেসে ওনার সাথে গল্প করতে আমি পারলাম না। প্রায় 20 মিনিট পর সোমকেশ বাইরে বেরিয়ে এলো, হাতে একটা ছবি। আমি বললাম, এটা কার ছবি? ও বলল, দীপ্তচরণবাবুর মেজ ভাই অনিলচরণ সাপুইয়ের ছবি, ভ্রমরার কাছ থেকেই নিলাম। ছবিটা বহু বছর আগের, তাই অনিলবাবুর মুখটা খুব ভালো করে বোঝা যাচ্ছে না। ছবিটা কিছু কিছু জায়গায় ছিঁড়েও গিয়েছে। সোমকেশ বলল, চলো গোষ্ঠচরণ বাবুর সাথে একটু দেখা করে আসি। আমরা ওনার ঘরে গেলাম। উনি ঘরে বসে জামা সেলাই করছিলেন। সোমকেশ বলল, কি করছেন? তিনি বললেন, আপনারা আসুন আসুন, এই জামাটা একটু ছিঁড়ে গেছে, তাই সেলাই করছিলাম আর কি। আমরা গিয়ে খাটে বসলাম। তিনি আবার বললেন, তা কেমন ঘুরছেন, ভালো তো? আর ঘোড়া মশাই, কোথায় আর ঘুরতে পারছি, সেই ডোবা লাশ খুন এসব নিয়েই তো পড়ে আছি। এক একবার মনে হচ্ছে এই আততায়ীকে বুঝি পাতে পেলাম, আবার মনে হচ্ছে খালি পেটেই ফিরে যেতে হবে। যাক সেসব বাদ দিন, যেটা জানতে এসেছিলাম আসলে আমি একটা বাড়ি বানাবো ভাবছিলাম। তা আপনি তো একজন রাজমিস্ত্রি, কত বালি সিমেন্ট ইট এসব লাগতে পারে একটু বলুন না। দাঁড়ান আমি লিখে নিই। সোমকেশ পাঞ্জাবি থেকে কলম আর একটা কাগজ বের করে লিখতে শুরু করলো, কিন্তু একটা অক্ষর লিখতেই ওর হাত থেকে কলমটা পড়ে গিয়ে নিবটা ভেঙে গেল। সোমকেশ বলল, চা, ভেঙে গেল কলমটা, এ আজকালকার কলমগুলো যা। আপনার কাছে একটা পেন হবে? হ্যাঁ ওই তো আছে, দিন তো। আচ্ছা থাক, না না দিয়ে আর কী করবেন, নিজেই লিখে দিন না। উনি কাগজের সব কিছুর পরিমাণ লিখে দিলেন। ওনার হাত থেকে কাগজটা নিয়ে সোমকেশ বলল, ধন্যবাদ, কাল আমরা চলে যাচ্ছি, আর হয়তো আপনার সাথে দেখা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শরীরের খেয়াল রাখবেন, চলি কেমন? তিনি বললেন, আপনারাও ভালো থাকবেন। সেখান থেকে বেরিয়ে বুঝতে পারলাম না যে সোমকেশ চায় কি। সন্ধেবেলা ডাক্তার আর ভ্রমরা ফিরে এলো। ওরা এলেই সোমকেশ ডাক্তারের সাথে কি যেন আলোচনা করল। একটু পরে ইন্সপেক্টর হাওলাদার আসলে সোমকেশ বলল, আজ রাত্রি 12টার পর আমরা পলাশির আম্রকাননে ঘটনাস্থলের কাছে গিয়ে লুকিয়ে থাকব। আমার বিশ্বাস আজ খুনি ওখানে আসবেই, আর সে এলেই আমরা তাকে ধরে ফেলব। তবে সাবধান, আমরা যে সেখানে যাচ্ছি এটা যেন কেউ না জানে। ইন্সপেক্টর, আপনি কিন্তু বাড়িতেও জানাবেন না যে আপনি কোথায় যাচ্ছেন। আর সত্যবতী এবং ভ্রমরাও যাবে আমাদের সাথে, কারণ ওদেরকে এইখানে রাখাটা কোনোভাবেই ঠিক হবে না। বলা যায় না কখন কি হয়, তার চেয়ে ওরা আমাদের সাথেই নিরাপদে থাকবে। কাল রাতে ঘুম না হওয়ার জন্য একটু ক্লান্তি আসছিল, কিন্তু একটু পর যে কী হবে সেই উত্তেজনায় শরীর টান টান হয়েছিল। খেয়ে নিলাম সবাই তাড়াতাড়ি। তারপর 12টা বাজলে আমরা সবাই চুপি চুপি ঘর বন্ধ করে বেরিয়ে পড়লাম। সোমকেশ পাঞ্জাবির পকেটে নিল কয়েকটা কাগজপত্র, আর নিল সেদিন আমরা সেই ঘরের কাছে যে লোকটির চটি জুতো পেয়েছিলাম সেইটা। পলাশির আম্রকাননে যুদ্ধভূমির কাছে গিয়ে দেখি চারিদিক কি ভয়ঙ্কর রকমের নিস্তব্ধ। আমাদের কাছে দুটো টর্চ ছিল, সেগুলো বন্ধ করে গাছের আড়ালে সব লুকোলাম। চারিদিক ভীষণ অন্ধকার, গাটা ছমছম করে উঠল। মনে হলো বোধহয় আজ যুদ্ধে মৃত সব দুর্ধর্ষ ইংরেজদের ক্রূর আত্মারা জেগে উঠেছে, তারই বিভীষিকা বনের চারিদিকে। চোখের পাতা বুঁজে আসছিল, এমন সময় শুনলাম একটা খসখস পায়ের শব্দ। চেয়ে দেখি একটা আম গাছের গুঁড়ির পাশে এসে দাঁড়িয়েছে একটা চাদর মুড়ি দেওয়া লোক। আরে, এইটাই তো সেই সেদিনের লোকটা না, যে আমাদের খুন করতে চেয়েছিল। লোকটা কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে কি ভেবে তারপর গভীর বনের দিকে হাঁটতে লাগল। আমরা চুপি চুপি পা ফেলে লোকটিকে অনুসরণ করতে লাগলাম। লোকটা নবাবের সেই শিকার মহলে এসে ভেতরে ঢুকে গেল, আমরাও ঢুকলাম। তারপর সেই মহলের একতলায় একটা ঘরে গিয়ে ঘরের পিছনের দেওয়ালের কাছে একটা দরজা খুলে লোকটি সরাসরি বেরিয়ে এলো পাঁচিলের বাইরে। একে শিকার মহলের ভেতর দিয়ে পাঁচিলের ওপারে যাওয়ার গুপ্ত রাস্তা রয়েছে নাকি? ভারি অবাক হয়ে গেলাম। লোকটি নদীর পাড়ে সেই কুঁড়ে ঘরের কাছে পাকা বাড়িতে গিয়ে ঢুকল, যেখানে সেদিন আমি আর সোমকেশ বন্দি অবস্থায় ছিলাম। তারপর দ্বিতীয় ঘরে ঢুকে মহাদেবের সেই মূর্তিটার সামনে ঝুঁকে প্রথমে প্রণাম করল, তারপর শিবমূর্তির সেই বেটঙ্ক বেদিটা টেনে সরাল। সরে যেতেই মন্দিরের গায়ে দেখা গেল খুব ছোট দরজা, সেই দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল মন্দির পার্শ্ববর্তী চূড়া কুঠুরিতে। লোকটা হাতে একজনের মৃতদেহ নিয়ে বেরিয়ে এলো। আমরা অন্ধকারে গা মিশিয়ে লুকিয়েছিলাম, আমার কপাল দিয়ে তরতর করে ঘাম ঝরছিল। লোকটি বেরিয়ে গায়ের চাদরটা খুলতেই আমার চোখ কপালে উঠে গেল, বুকটা ঠান্ডা হয়ে গেল। কি, এ তো গোষ্ঠচরণ বাবু, তার মানে উনি খুনি। কিন্তু কি করে হয়, তিনি মৃতদেহের কাছে এসে হাতে একটা কর্ণিক নিয়ে তার পেটে বসাতে যাবেন এমন সময় সোমকেশ অন্ধকার থেকে বেরিয়ে ওনার হাতটা চেপে ধরল। উনি ভয়ে এক হাত লাফিয়ে উঠলেন। সোমকেশ হাততালি দিতে দিতে বলল, বাহ চমৎকার, আপনি দারুণ খেলোয়াড় তো। তারপর ওনার হাত থেকে কর্ণিকটা নিয়ে বলল, এটা ওই অটল কামারের কাছ থেকে তৈরি করিয়েছেন, তাই তো? ইন্সপেক্টর, অজিত, ডাক্তার, তোমরা সবাই এবার বেরিয়ে এসো। আমরা বেরিয়ে এলাম। সোমকেশ বলল, এই যে দেখুন হাওলাদার বাবু, এটাই লাশ কাটার সেই অস্ত্রটা যেটা আমরা খুঁজছিলাম। কি ভাবছেন তো, একটা বালি সিমেন্ট মাখানোর কর্ণিক দিয়ে কি করে মানুষ কেটে ফেলা যেতে পারে? কিন্তু এটা যে কর্ণিক নয় ইন্সপেক্টর সাহেব, কর্ণিকের আকার দেওয়া হয়েছে মাত্র। কাল যখন জিনিসটা গোষ্ঠচরণ বাবুর ঘরে দেখেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম এটা যে কোনো ছুরির থেকেও 7 গুণ বেশি ধারালো। এই নিন, হাতে নিয়ে দেখুন। আমি সেটা হাতে নিলাম। বাপরে বাপ, এ যে সত্যি ভীষণ ধারালো। ইন্সপেক্টর হাওলাদার বললেন, কি বলছেন কি আপনি? বলছি ইন্সপেক্টর সাহেব, বলছি সব সাজিয়ে গুছিয়ে বলছি, বোঝানোর জন্য তো আমি রয়েছি। তারপর ও গোষ্ঠচরণ বাবুর দিকে ঘুরে বলল, আহাব, আপনার তো আবার পায়ে অসুখ, তা একটু বসবেন নাকি? না, থাক, দাঁড়িয়েই থাকুন আপনি। তারপর আবার ইন্সপেক্টরের দিকে ঘুরে বলল, আমি একটু একটু করে এই লোকটার মুখোশ খুলছি, গল্পের আকারেই জিনিসটা বলি। এই বলে ও একটা সিগারেট ধরিয়ে একটা টান দিয়ে বলতে শুরু করল। আচ্ছা, আমি প্রথমে ঘটনাটা না হয় একটু সাজিয়ে বলি, যেন প্রথম থেকেই জিনিসটা বুঝতে আমাদের সুবিধা হয়। তাহলে শুরু করা যাক। মূল ঘটনা হলো, প্রতি মাসের প্রথম শনিবার এখানকার একটা ডোবা থেকে মানুষের কাটা লাশ ভেসে ওঠে, আর সেই লাশের ভেতরের হৃৎপিণ্ড, চকৃত, পাকস্থলী এসব কিছুই আর থাকে না। স্থানীয় মানুষের মতে এটা যুদ্ধে মৃত কোনো বিদেহী আত্মারই কাণ্ড, কিন্তু আমার মতে তা নয়। আমার মতে এই ঘটনার পেছনে অসামান্য বুদ্ধিধারী কিছু মানুষের হাত রয়েছে, তিনিই বা তারাই এসব করেছে। তাছাড়া ডাক্তার রাজুনও বলেছিলেন যে এই জিনিসটার আজকাল খুব চল বেড়েছে এবং এটার নাকি অন্য দেশে খুব দামও রয়েছে। এইবার যদি ধরা যায় যে কেউ এই খুনগুলি ঠান্ডা মাথায় জেনে শুনে করেছে, তাহলে প্রথমেই প্রশ্ন উঠবে যে সেই খুনি কে এবং সেই খুনটা কোথায় করেছে। গ্রামের মধ্যে কার এমন বুদ্ধি আর সাহস থাকতে পারে? খুনগুলো কোথায় হয়েছে সেটা পরে বলছি। তো আমরা সবাই জানি যে এই কাজটির জন্য একজন ভালো ডাক্তার দরকার, কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে ওইরকম হুটহাট লাশ কেটে অঙ্গ প্রত্যঙ্গ বার করে নেওয়াটা সম্ভব নয়। এই গ্রামে বা তার আশেপাশে ডাক্তার আছেন মোট পাঁচজন। এক হলেন ডাক্তার রাজন, কিন্তু সে থাকে কলকাতায় আর সে ডাক্তারিতেও এতটা নিপুণ নয়, সুতরাং তার উপর সন্দেহটা অনেকটা কমে যায়। দ্বিতীয় হচ্ছেন ডাক্তার রামানুজ, সে এখানকারই একজন ডাক্তার। তৃতীয় হচ্ছেন সদরের একজন ডাক্তার, তার নামটা আমার জানা নেই। কিন্তু এর পরের ব্যাপারটা যেটা আমরা জানি না, সেটা হচ্ছে ডাক্তার রাজেনের শ্বশুরমশাই দীপ্তচরণ বাবু, তিনিও ছিলেন কলকাতার একজন নামী বড় ডাক্তার। ওনার পেশাটা শুনেই আমার প্রথমে সন্দেহ হয়েছিল, কারণ সাপের ওষুধ বানানো যে সে ব্যাপার নয়, তার জন্য একটু হলেও ডাক্তারি পড়াশোনার প্রয়োজন। আর কাল জিজ্ঞাসাবাদের সময় ভ্রমরা তার নিজের মুখেই স্বীকার করেছে, সে বলেছে যে তার বাবা দীপ্তচরণ বাবু কলকাতার একজন নামী ডাক্তার ছিলেন, কিন্তু একদিন ওনার হাতে এক রোগীর আকস্মিক মৃত্যু হওয়ার দরুন ওনাকে ডাক্তারিটা ছেড়ে দিতে হয় এবং তারপর ওনারা এখানে চলে আসেন। তাই দীপ্তচরণ বাবুর উপরেই আমার প্রথমে সন্দেহ হয়েছিল, কিন্তু আমি ভুল ছিলাম। আচ্ছা, এবার আসা যাক গোষ্ঠচরণ বাবুর উপর আমার সন্দেহ কেন হয়েছিল এবং কোন কোনখানে আমার সন্দেহ হয়েছিল। আমরা যেদিন প্রথম ডাক্তার রাজনের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, সেদিন গোষ্ঠচরণ বাবুর ঘরে ওনার সাথে গল্প করতে করতে উনি বলেন যে ওনার পাটা অ্যাক্সিডেন্টে অকেজো হয়ে গিয়েছে আর তার সাথে সাথে ওনার চোখেরও কিছু সমস্যা রয়েছে, তাই উনি চশমা পরেন। ঠিক সেই সময় ঘরের লণ্ঠনটি নিভে গিয়ে ঘরটা অন্ধকার হয়ে যায়। গোষ্ঠচরণ বাবু তখন টেবিল হাতড়ে মোমবাতি খুঁজে সেটা জ্বালিয়ে ফেলে। এখানেই আমার প্রথম খটকা লাগল। আমরা চোখ ভালো থাকা সত্ত্বেও যেটা দেখতে পেলাম না, উনি অন্ধকারে চোখের সমস্যা নিয়েও সেই মোমবাতিটা খুঁজে জ্বেলে ফেললেন। উনি আদৌ সত্যি কথা বলছেন তো? সন্দেহ নাম্বার দুই, আমি প্রথম দিন হাসপাতালে গিয়ে লাশগুলো থেকে একটা অদ্ভুত গন্ধ পাই, সেই একই গন্ধ পাই সেই লাশ ভেসে ওঠা ডোবাটার পাশে। গন্ধটা আমার সাধারণ বলে মনে হয়নি, গোষ্ঠচরণ বাবুর ঘরেও ঠিক সেই গন্ধটাই খুব হালকাভাবে হলেও আমি পাই। তখনই আমার মনে হয় যে উনি কি এই ঘটনার সাথে কোনোভাবে যুক্ত। তৃতীয় সন্দেহ, উনি বলেছিলেন যে ওনার ছেলে বাবলু কলকাতা মেডিকেল কলেজে পড়াশোনা করছে। আমার এক বন্ধু এবছর কলকাতা মেডিকেল কলেজ থেকেই পাশ করেছে, তারই রেজাল্ট দেখতে মাসেরেক আগে আমি একবার গিয়েওছিলাম আর আমার স্পষ্ট মনে আছে সেখানে রেজাল্টের তালিকায় বাবলু বলে কারোর নাম আমি দেখিনি। তাই ডাক্তার রামানুজকে আমি বললাম তিনি যেন কলকাতা গিয়ে ওই কলেজে তার খোঁজ নেন। উনি সেখানে গিয়ে বাবলু নামের কাউকে পাননি, কিন্তু ৩০ সালে পাশ হওয়া একজন ছাত্রের নাম খুঁজে পান। আর রেজাল্টের কপিটাও উনি সঙ্গে করে নিয়ে এসেছেন। এই বলে সোমকেশ পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজ বার করে বলল, ডাক্তার রাজন দেখো তো এতে কার নাম আছে। ডাক্তার সেটা দেখে বলল, দেখি এটা তো গোষ্ঠচরণ সাপুইয়ের রেজাল্ট। হ্যাঁ একদমই তাই, মানে উনিও হচ্ছেন একজন ডাক্তার। তদন্ত চলাকালীন একটা ঘটনা আমার মনে পড়ে গেল। আজ থেকে প্রায় 3 বছর আগে একটা পত্রিকায় একটা ঘটনা পড়েছিলাম। কলকাতায় মানুষের মাথার ঘিলু গাড়ি করে পাচার করবার অপরাধে একটা গাড়িকে আটক করা হয়েছিল। পুলিশ তদন্তে সেই অপরাধের প্রধান মাথাকেও খুঁজে বার করে, যার নাম পত্রিকায় দেওয়া হয়েছিল GS। পুলিশ তাকে ধরেও ফেলেছিল, কিন্তু কোনো রকমে সে পালিয়ে যায় সেবার। তারপর থেকে আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পালাবার সময় পুলিশ তার পায়ে গুলি করে। তার অ্যাসিস্ট্যান্ট AS-কে পুলিশ গ্রেপ্তারও করেছিল। এই যে দিনলিপি বলে এই পত্রিকায় ব্যাপারটা লিখেছিল, দেখুন। এই বলে ও পকেট থেকে একটা কাগজ বের করে ইন্সপেক্টর হাওলাদারের হাতে দিল। তারপর বলল, এটাও ডাক্তার রামানুজি আমায় কলকাতা থেকে এনে দিয়েছে। সত্যি এই কেসটায় উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। আমার মনে হয়েছিল কলকাতার সেই কেসটার সাথে পলাশির এই ঘটনার কোনোরূপ সম্পর্ক নেই তো। তারপর দুয়ে দুয়ে চার করলাম। এই যা ব্যাপারটা ঘটেছিল আজ থেকে 3 বছর আগে। আর গোষ্ঠচরণবাবুও বলেছিলেন যে ঠিক 3 বছর আগে ওনার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তারপরই উনি এখানে চলে এসেছিলেন। বুঝতে পারলাম কলকাতার পুলিশের সেই প্রধান সাসপেক্ট GS আর কেউ নয়, স্বয়ং গোষ্ঠচরণ সাপুই। আর ওনার পায়ে গাড়ি চাপা পড়াটা একটা মিথ্যে কথা ছাড়া আর কিছু না। আসলে পালাতে গিয়ে পুলিশের গুলি লেগেছিল পায়ে, তাই উনি খোঁড়া হয়ে গিয়েছেন। ইন্সপেক্টর সাহেব, বিগত 3 বছর ধরে শুধু বয়স্ক আর বাচ্চাদের কেন খুন হচ্ছিল এবার বুঝতে পারছেন তো? আসলে উনি এই পা নিয়ে যুবকদের সাথে পেরে উঠতেন না, তাই। ইন্সপেক্টর বললেন, কি বলছেন কি আপনি? হ্যাঁ ঠিকই বলছি, আমার ধারণা উনি কলেজ পাশ করে সৎ পথে কোনো কাজ করেননি, তাই লোভে পড়ে এই অসৎ পথে বেছে নিয়েছিলেন। কি গোষ্ঠচরণবাবু, আপনি নিজের মুখেই সবটা বলবেন নাকি? গোষ্ঠচরণবাবু বললেন, কে কি বলবো, আমি এসব বিশ্বাস করি না, এতে কি প্রমাণ হয়? সংকেশ বলল, আরও প্রমাণ চান? বেশ দিচ্ছি তবে। এই ঘরের মধ্যে একদিন আমাকে আর অজিতকে বন্দি করে রেখেছিলেন, মনে আছে তো? আমরা বহিরাগত, তাই আমাদের খুন করলে যে সমস্যা, তাই না? কারণ দীর্ঘ 5 বছর ধরে যারা খুন হয়ে আসছে তারা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা। বাইরের লোককে খুন করলে মানুষের অন্ধবিশ্বাস ভেঙে যাবে যে কি, তাই না? যাই হোক, সেদিন আমি এখান থেকে একজোড়া অব্যবহৃত জুতো খুঁজে পাই, বহুদিন ব্যবহার করা হয়নি সেটা। এই যে ইন্সপেক্টর বাবু, এই সেই জুতোটা, ভালো করে একটু খতিয়ে দেখুন। কেবল জুতোর বাঁ পায়ের গোড়ালির দিকটাই শুধু ক্ষয়ে গেছে, আর এমনটা তখনই হওয়া সম্ভব যখন কেউ বাঁ পায়ে পেশি ভর দিয়ে হাঁটে। আর আমরা সবাই জানি যে গোষ্ঠচরণবাবুর ডান পায়ে গুলি লেগেছিল, তাই ওনাকে বাঁ পায়ে বেশি ভর দিয়েই হাঁটতে হয়। তাই এই জুতোটা যে গোষ্ঠচরণবাবুরই তাতে কোনো সন্দেহই নেই। উনি আমাদের সেদিনকে বন্দি করেছিলেন যাতে ওনার পথে বাধা হয়ে আমরা না দাঁড়াই। আর যদি এ প্রমাণও যথেষ্ট না হয়ে থাকে তাহলে আরও বড় প্রমাণ রয়েছে। এটা দেখুন, এটা প্রধানের ঘর থেকে পাওয়া আততায়ীর ঠিকানা লেখা কাগজটা, আর এটা গোষ্ঠচরণবাবুর কাছ থেকে বাড়ি তৈরির ভুরো কথা বলে কাগজটায় কিছু উপকরণ আমি লিখিয়ে নিয়েছিলাম ওনার কাছ থেকে। ইন্সপেক্টর হাওলাদার, ভালো করে দেখুন তো দুটো হাতের লেখা এক কিনা। ইন্সপেক্টর সে দুটোকে দেখে বললেন, হ্যাঁ এ তো হুবহু এক। ব্যাস তবে আর কি, তারপর গোষ্ঠচরণ বাবুর দিকে ঘুরে ও বলল, আর তো পালানোর পথ নেই, বলুন না এবার সত্যিটা। উনি কিছুক্ষণ নিচের দিকে তাকিয়েছিলেন, তারপর কাতর কণ্ঠে বললেন, বলছি আমার মেয়ে জামাইকে একটু বাইরে যেতে বলবেন। মেয়ে জামাই কথাটা বলতে আপনার লজ্জা করছে না? আপনি মানুষ, কেউ কোথাও যাবে না, যা বলার আপনি সবার সামনেই বলবেন। আমি যখন ডাক্তারি পাশ করে কলেজ থেকে বের হলাম, তখন আমি আর আমার এক বন্ধু দুজনে একসাথে একটা হসপিটালে চাকরির আবেদন করলাম, কিন্তু জানেন, আমার নম্বর বেশি থাকা সত্ত্বেও বেশি টাকা ঘুষ দিয়ে আমার সেই বন্ধু চাকরি হয়ে গেল, ওরা আমাকে নিল না, অথচ আমি অনেক বেশি যোগ্য ছিলাম মরছে। সেদিন বুঝলাম যোগ্যতা নয়, টাকাটাই সবচেয়ে আসল কথা। যার টাকা আছে সে সব পাবে। দুনিয়া ভালো খারাপ দেখে না, দেখে শুধু টাকা। টাকা থাকলে তোমার বন্ধু আছে, নয় তো নেই, টাকাই সব। আর সেই সময় বোম্বাইয়ের পিএন জোশি বলে একজনের সাথে আমার আলাপ হলো। তিনি আমাকে বললেন এই কাজে নাপতে। যা হবে আমাদের দুজনের আধা আধা। ব্যাস শুরু করে দিলাম। মানুষই যখন মানুষের মূল্য বোঝে না, তখন তাদের মারতে অসুবিধা কোথায়? ভাবলাম কলকাতার মতো ব্যস্ত জায়গায় জিনিসটা করা যাবে না, তাই এই গ্রাম থেকে লোকেদের মেরে ওদের সব অঙ্গগুলো আমি নিজে নিয়ে যেতাম কলকাতায়, সেখান থেকে সেটা যেত বোম্বাইয়ে। কিন্তু দু বছর পর আমি পুলিশের হাতে ধরা পড়ে গেলাম, তাই আমি নিজে সেটা না নিয়ে গিয়ে সেটা গ্রাম প্রধানের মাধ্যমে পাঠাতাম, কারণ প্রধানের গাড়িতে জিনিসটা থাকলে কেউ সন্দেহ করবে না। কলকাতায় ওরা জিনিসটা রেখে আসলে সেটা সেখান থেকে যায় বোম্বাইয়ে, আর তারপর সেখান থেকে যায় আমেরিকা, ইটালি, নানা দেশে। এর সাথে অনেক বড় বড় মানুষ যুক্ত আছে। সোমকেশ বলল, মানুষের এত লোভ, মাঝে মাঝে ভাবি মানুষ হয়ে জন্মে ঠিক করলাম কি। গোষ্ঠচরণ বাবু বললেন, কিন্তু বিশ্বাস করুন সোমকেশ বাবু, টাকাটা কোনো খারাপ কাজে লাগাইনি। নদিয়ার একটা মন্দিরে সমস্তটা পাঠিয়ে দিই, ঈশ্বরের সেবায়। কি এইরকম অসৎ পথে ঈশ্বরের সেবা? আসালেন, জুতো মেরে কি গরু দান করা যায়? হ্যাঁ, মানছি আপনি টাকাটা নিজের জন্য ব্যবহার করেননি, সেটা ভালো, কিন্তু আপনার পথ অতি জঘন্য। ইন্সপেক্টর হাওলাদার বললেন, তাহলে সোমকেশ বাবু ওনাকে গ্রেফতার করছি। আহা, ইন্সপেক্টর সাহেব, আপনার ধৈর্য এত কম কেন বলুন তো হে? হ্যাঁ, এখনো কি সব রহস্যের সমাধান হয়েছে? মানে আমার কি, সবই তো জানা হয়ে গেল। সোমকেশ আর একটা সিগারেট ধরিয়ে বলল, দলিল বাগলের মৃত্যু রহস্যটা জানবেন না? ইন্সপেক্টর বললেন, ধুর, সব পাগল ছাগলের কথা জেনে কি লাভ? হাওলাদার বাবু, আপনি যাকে পাগল ভাবছেন তিনি পাগল নন, পাগলের বেশে থাকা একজন আধা ডাক্তার তিনি। মানে? বলছি, আপনি দলিল পাগলাকে দেখেছেন তো? এইবার এই দিনলিপি পত্রিকার মূল ঘটনার নিচে গোষ্ঠচরণ বাবুর অ্যাসিস্ট্যান্ট এএস এর চেহারার বর্ণনা দেওয়া রয়েছে, সেটা একটু পড়ুন তো। কে, দুটো চেহারা কি মিলছে? কি এই দুটোতে একই লোক? আচ্ছা, এবার পত্রিকার পরের পাতায় এএস এর একটা ছবি দেওয়া আছে, সেটা দেখুন এবার। তারপর ও পাঞ্জাবির পকেট থেকে কাল ভ্রমরার দেওয়া ছবিটা বার করে বলল, এবং এইটাও একটু দেখুন, ভ্রমরার মেজ কাকা অনিলচরণ বাবুর ছবি। এটা ছবিটা দেখে উনি তড়াক করে লাফিয়ে উঠলেন। কি তার মানে? হ্যাঁ, তার মানে গোষ্ঠচরণ বাবুর অ্যাসিস্ট্যান্ট এস, আর কেউ নয় বরং ওনার নিজেরই দাদা অনিলচরণ সাপুই, যিনি এখন মৃত। দুভাই মিলে ভালোই ব্যবসা শুরু করেছিল। তার অনিলবাবুই হচ্ছেন ছদ্মবেশে থাকা দলিল পাগলা। উনি এখানে পাগল সেজে এসেছিলেন ভাইকে ব্যবসায় সাহায্য করতে, কারণ পাগলা বলে ওনাকে কেউ সন্দেহ করবে না, আর এদিকে উনি জায়গাটায় সবসময় পাহারা দিতে পারবেন। দিনে উনি দলিল পাগলা হয়ে থাকতেন আর রাতে ভাইকে সাহায্য করতেন। আমার প্রথমবার দেখেই মনে হয়েছিল ওনাকে কোথাও একটা আমি দেখেছি, কিন্তু 3 বছর আগে ওনাকে যে পত্রিকায় দেখেছিলাম সেটা মনে পড়ছিল না। আমি বুঝতে পেরেছিলাম উনি কিছু একটা জানে, ওনার চেহারা দেখে ওনার বয়স বোঝা যায়নি। ভ্রমরাও ওনাকে দেখে চিনতে পারেনি, কারণ উনি যখন বাড়ি ছেড়ে যান তখন ভ্রমরা শিশু, ওর তখনও জ্ঞান হয়নি। আমি অনিলচরণ বাবু ওরফে এস ওরফে দলিল পাগলাকে যে সন্দেহ করছিলাম সেটা গোষ্ঠচরণ বাবু বুঝতে পেরেছিলেন। উনি জানতেন যে অনিলচরণ বাবুর কাছ থেকে ঠিক জিনিসটা আমি বার করবই, তাই উনি তাকেও নিচের দাদার বুকে ছুরি বসাতে আপনার বিবেকে বাঁধল না? তারপর ও একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, যাই হোক, শেষ জিনিসটা দিয়ে আমি আমার কথাটা শেষ করি। এবার প্রশ্ন হলো উনি লাশগুলোকে কাটতেন কোথায়? এই ঘরটাই হচ্ছে ওনার লাশ কাটার ঘর। হ্যাঁ, চারিদিকে যে লাল জিনিস দেখতে পাচ্ছেন ওগুলো সিঁদুর নয়, রক্ত। রক্তের উপরে লাল সিঁদুর মাখানো যেন কেউ বুঝতে না পারে। উনি এই জায়গাটিকে বেছে নিয়েছিলেন, তার কারণ হলো এক তো এই জায়গাটা লোকচক্ষুর থেকে অনেকটাই দূরে, আর দুই হলো এখানে মন্দির আর শিবমূর্তি দেখে কেউ সেরকম সন্দেহ বা তল্লাশি করতে কখনো আসবে না। উনি লাশ কাটার যন্ত্রটাও বানিয়েছিলেন সেরকম বুদ্ধি করে। গোষ্ঠচরণবাবু, আপনি খেলাটা ভালোই খেলেছিলেন, কিন্তু শেষ রক্ষা আর হল না। সোমকেশ ইন্সপেক্টরের দিকে ঘুরে বলল, আরেকটা চমক দেখবেন। এই বলে ও মূর্তিটার পাশে সেই কচি ঘাসগুলোর একদিকে টান দিতেই সেটা কাঠের তক্তার মতো খুলে গেল। দেখলাম তার তলায় 5টা শরীর, কাটা লাশ মুন্ডহীন অবস্থায় পড়ে রয়েছে। দৃশ্যটা দেখে আমি আঁতকে উঠলাম। সত্যবতী তো চিৎকার করে উঠল। সোমকেশ বলল, এখানে প্রথম দিন এসেই এই কচি ঘাসগুলো দেখে সন্দেহ হয়েছিল। আলো জল ছাড়া ঘরের মধ্যে এত কচি ঘাস জন্মায় কি করে? এইবার আপনাদের বলি সেই গন্ধটা যেটা আমি পেয়েছিলাম সেটা কিসের? ফরমালিন, এক ধরনের রাসায়নিক পদার্থ, যেটা মৃতদেহে মাখালে সেটা তাড়াতাড়ি পচে না। গোষ্ঠচরণবাবু লাশগুলোকে টিকিয়ে রাখবার জন্যই হয়তো জিনিসটা ব্যবহার করতেন, সেটারই গন্ধ ওটা। এই ঘাসগুলো শুকেও আমি সেই একই রকম গন্ধ পেয়েছিলাম সেদিন। বুঝতে পেরেছিলাম এ ঘাস আসল নয়, ওটার নিচে কিছু একটা রয়েছে। আসলে উনি থার্মোকলের উপর কৃত্রিমভাবে ঘাসগুলো পুঁতে রেখেছিলেন, যেন কেউ সন্দেহ না করে যে ওটার তলায় লাশ রয়েছে। তারপর সোমকেশ গোষ্ঠচরণ বাবুর কাছে গিয়ে বলল, এর আগেও মির্জাফরের মতো মানুষের বিশ্বাসঘাতকতায় এ পলাশির মাটি কলঙ্কিত হয়েছে। আজ আপনি আবার সেই মাটিকে কলঙ্কিত করলেন। আপনার উপর এত রাগ হচ্ছে মনে হচ্ছে আপনাকে এক্ষুনি নিজে হাতে খুন করে ফেলি। আপনি না জানি কত মায়ের কোল খালি করেছেন, কত সন্তানকে পিতৃহারা করেছেন। আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না এবার। ডাক্তার রাজন বললেন, আচ্ছা সোমকেশবাবু, তার মানে আমার শ্বশুর মশাইকেও কি উনি খুন? তাছাড়া আমার শালিরও তো কোনো সন্ধান মিলল না। না ডাক্তার, এই ব্যাপারটা আবার সম্পূর্ণ আলাদা। দীপ্তচরণবাবু খুন হননি, উনি আত্মহত্যাই করেছেন। কারণটা আমি বলছি, আসলে তোমার শালি মানে কনকলতা সে নিখোঁজ হয়নি, সে একজনকে ভালোবেসেই বাড়ি থেকে পালিয়েছে। দীপ্তচরণবাবু হঠাৎ ওর মেয়ে অজিতের সাথে দিতে চাইলে কনকলতা খানিকটা বাধ্য হয়েই সেই ছেলেটির কাছে পালিয়ে গিয়েছে। ছেলেটি আর কেউ নয়, কামার অটল। অজিত কাল অটলের বাড়িতে তুমি যে মেয়েটিকে উকি মারতে দেখেছিলে সেটা কনকলতাই ছিল। সে আমাদের দেখেছিল, আমিও স্পষ্ট দেখেছি তাকে। এইবার ভেবে দেখো ডাক্তার, উনি আমাদের কথা দিয়েছিলেন যে অজিতের হাতে নিজের মেয়েকে তুলে দেবেন, আর তাছাড়াও মেয়ে পালিয়ে গিয়েছে শুনলে গ্রামের মানুষও নানান কথা বলবে। এর আগেও দীপ্তচরণবাবুর জীবনে একটা কলঙ্কময় ঘটনা ঘটে গিয়েছিল, তাই সব মিলিয়ে তিনি এই সিদ্ধান্ত নেন আর কি। যাই হোক, এখন ওনার আত্মার শান্তি কামনা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। ইন্সপেক্টর হাওলাদার বললেন, আচ্ছা ঠিক আছে, সব তো হয়ে গেল, তা এবার অন্তত ওনাকে গ্রেফতার করি। সোমকেশ বলল, না, ওনাকে গ্রেফতার আপনি করবেন না। তাহলে কি বলছেন, এরকম একজন অপরাধীকে ছেড়ে দেব? উনি কি কোনো শাস্তি পাবেন না নাকি? আমি তো বলেছি শুধু ওনাকে গ্রেফতার না করতে, উনি যে শাস্তি পাবেন না তা তো একবারও বলিনি। ইন্সপেক্টর, ওনাকে যদি আমরা আইনের হাতে তুলে দিই তাহলে সঙ্গে সঙ্গে ওনার ফাঁসি হবে, কিন্তু এত সহজ মৃত্যু তো ওনার প্রাপ্য নয়। ওনার অপরাধ পাপ কেউ ছাড়িয়ে গিয়েছে। উনি বিগত 5 বছরে গ্রামের প্রায় 100 জন নিরীহ সহজ সরল মানুষকে হত্যা করেছেন। ওনার শাস্তি তো হবেই, কিন্তু সোজা পথে নয়। মহাভারতে ন্যায় প্রতিষ্ঠা করতে স্বয়ং শ্রীকৃষ্ণকেও ছলচাতুরি আর অসৎপথের সাহায্য নিতে হয়েছিল। আর আপনি তো এমন একজন পাপী যে আপনাকে বধ করার জন্য অসৎ উপায় নিতে আমার কোনো ক্লানি নেই। আপনি ধর্মের অজুহাত নিয়ে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছিলেন, তাই না? দেখুন দেখুন, এবার ধর্মই আপনার গাল হয়ে দাঁড়াবে। শুনেছিলাম ধর্মের কল বাতাসে নড়ে, কিন্তু এই ধর্মই যে আপনার সমস্ত কলকাঠিকে নাড়িয়ে দেবে তা ভাবতে পারিনি। ইন্সপেক্টর হাওলাদার, ওনাকে বাঁধুন। আমরা একটা দড়ি দিয়ে সেই ঘরের থামে যেখানে উনি আমাদের বেঁধেছিলেন সেখানে ওনাকে বাঁধলাম। তারপর সোমকেশ মহাদেবের সেই মূর্তিটার গলার শ্বেত পাথরের মালাটা থেকে সেই হিরেটা খুলে গোষ্ঠচরণবাবুর পকেটে ঢুকিয়ে দিল। তারপর বলল, মহাকালী আপনার কাল নাশ করবেন। ইন্সপেক্টর আর ডাক্তার, তোমরা গ্রামে রটিয়ে দাও যে গোষ্ঠচরণবাবু একজন চোর, আর তিনি টাকার লোভে মহাদেবের মূর্তি চুরি করতে এখানে এসেছিলেন, কিন্তু তার গলার কাছে একটা হিরে চুরি করে নিয়ে তিনি পালাচ্ছিলেন। এমন সময় তাকে আমরা ধরে ফেলি এবং আমরা ওনাকে বেঁধে রেখেছি। পুলিশও এটাই চায় যে গ্রামের মানুষই ওনার বিহিত করুক। তারপর সোমকেশ গোষ্ঠচরণবাবুর কানের কাছে গিয়ে বলল, আপনি গ্রামের ওই নিরীহ মানুষগুলোকে খুন করতেন, তাই না? এখন গ্রামের ওই লোকগুলোই আপনার ভাগ্য নির্ধারণ করবে। দেখেছেন তো ভাগ্যের কি নির্মম চক্র। সত্যবতী আর ভ্রমরাকে বাড়ি দিয়ে এসে ভোরবেলা ডাক্তার রাজন, ইন্সপেক্টর সবাই ছড়িয়ে দিল গ্রামে যে গোষ্ঠচরণবাবু মহাদেবের মূর্তি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। সেটা শুনে গ্রামের সকলে ছুটে এলো। ওনার পকেটে হিরে পেয়ে সবাই বিশ্বাসও করে নিল যে উনি সত্যিই এই মূর্তি চুরি করতে এসেছিলেন। তাতে আর একটু ঘি ঢালবার জন্য সোমকেশ বলল, আপনারা জানেন আমি ওনাকে বললাম যে আপনি এটা কেন করছিলেন? গ্রামের মানুষ ঠাকুর দেবতা খুব বিশ্বাস করে, ওদের ধর্মে আঘাত লাগবে। তখন উনি কি বললেন জানেন? বললেন, আপনারা সবাই মূর্খ ছোট লোক, আরও যে কত কিছু বললেন তার কোনো ঠিক নেই। এমনকি মহাদেবের নামে আমার নোংরা নোংরা কথা বললেন। ছিঃ, আমি সেসব মুখেও আনতে পারবো না। ইন্সপেক্টর সাহেব, আপনিও তো ছিলেন এখানে, বলুন সবাইকে, এরাই আজ এনার একটা বিহিত করুক। ইন্সপেক্টর হাওলাদার বললেন, হ্যাঁ শুধু কি তাই বললেন, আপনাদের নাকি ও পায়ের তলায় রাখে। এইসব শুনে গ্রামের মানুষ আর নিজেদের ঠিক রাখতে পারলো না, সবাই মিলে ওনার উপর গণপ্রহার শুরু করল। এইভাবে একসময় গোষ্ঠচরণ বাবুর প্রাণবায়ু বেরিয়ে গেল। ইন্সপেক্টর হাওলাদার বললেন, আরে কি আপনাদের এখানে ডেকেছিলাম বিহিত করতে, আর আপনারা এটা কি করলেন? যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এখন আপনারা বাড়ি যান, সবাইকে তো আর একসাথে গ্রেফতার করতে পারি না, যান যান যান বাড়ি যান আপনারা। গ্রামের সবাই চলে গেলে পুলিশ কর্মীরা গোষ্ঠচরণ বাবুর মৃতদেহটা ফেলে দিল লক্ষ্যবাগের সেই ডোবাটায়, যেখানে উনি খুন করে লাশ ফেলে দিলেন। সত্যি কেউ ঠিকই বলে, যেমন কর্ম করবে তেমনি ফল ঘুরে ফিরে আসবে। শনিবার দুপুর একটায় আমরা পলাশি স্টেশনে গিয়ে কলকাতাগামী ট্রেনে চেপে বসলাম। খুন, রহস্য, অপরাধের পাশাপাশি পলাশিতে কাটানো এই 8 দিন আমার মনে একটি সুমধুর স্মৃতি হয়ে থাকবে চিরকাল। আমাদের সাথে ডাক্তার রাজন আর ভ্রমরাও কলকাতা ফিরে যাচ্ছে। সবাই আমরা জানলার ধারে আমাদের জায়গায় বসে হাসি ঠাট্টা করছি। সোমকেশ হাসতে হাসতে বলল, সবই হলো হে, শুধু একটা জিনিস বাকি রয়ে গেল, আমাকে তুমি ক্ষমা করো অজিত। আমি বললাম, কেন? না, তোমার চিরকুমার উপাধিটা আমি মুছতে পারলাম না হে, আমায় ক্ষমা করো বন্ধু। ডাক্তারের সুন্দর শ্যালিকাকে আমাদের অজিতের মনে ধরেছিল, কিন্তু অজিত তোমার কপালটা এত চওড়া, কি বলবো, অমন সুন্দর রমণীকে পেয়েও তুমি পেলে না। যাক, দুঃখ করো না বন্ধু, দুঃখ করো না। সবাই হো হো করে হেসে উঠল। আমি বললাম, আমার দরকারও নেই ওসবের, আমি এমনিই ঠিক আছি, তোমার ইচ্ছে হয়তো তুমি আরো একটা বিয়ে করো। সবাই আরো জোরে হাসলো, হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে দিল। কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। পরবর্তীতে আরও অনেক রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব গল্পাসুরে। আজকের গল্পের সূত্রধার আমি সৌম্যদীপ, গল্প পাঠে ও অজিতের চরিত্রে পিনাকি, সোমকেশ চরিত্রে আমরা আজ পেয়েছি একজন বিশেষ অতিথি শুভদীপকে, সত্যবতী প্রাহি। তাছাড়াও আরও বিভিন্ন চরিত্রে রয়েছে বুবাই, রাকিব, নীল, বিপ্রতীপ, রিভু, সুমিত, সায়নদীপ, ঋতদীপ এবং পলাশ। আবহ সঙ্গীতে রিভু, সমগ্র পরিচালনা ও সম্পাদনায় রাকিব, প্রচ্ছদ কৃষ্ণেন্দু। শেষ হলো আমাদের আজকের নিবেদন, সায়ন্তন পালের কলমে সত্যান্বেষী থেকে অনুপ্রাণিত মহাদেবের লুকোচুরি। ধন্যবাদ।